আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পূর্ব কান্দারগাঁও জামে মসজিদের উন্নয়ন কল্পে অত্র এলাকার যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত অত্র এলাকার মুআজ্জাজ মোকাররাম ওলামায়ে কেরাম, আমার সম্মানিত মুরব্বিয়ানে আজাম, সামনে উপবিষ্ট আমার যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের একটি মোবারকময় তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিনে সলাতুল আসরের পর থেকে শুরু করে এ পর্যন্ত অনেক বড় বড় ওলামায়ে কেরামদের কাছ থেকে কোরআন এবং সুন্নাহ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান শোনার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন, এজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। মাহফিলের একেবারে আমরা শেষ পর্যায়ে, আলহামদুলিল্লাহ আলোচনা যা হওয়ার আমাদের পূর্ববর্তী ওলামায়ে কেরাম অত্যন্ত সুন্দরভাবে কোরআন এবং সুন্নাহ থেকে আপনাদের সামনে দ্বীনের যেই বিষয়গুলো আলোচনা করেছেন, আমরা সেই বিষয়গুলো আমল করলেই আজকের এই মাহফিল সার্থক হবে ইনশাআল্লাহ। শেষ মুহূর্তে আমি আপনাদের সাথে, যেহেতু এই গ্রামে আজকে প্রথম মেহমান, তো আপনাদের সাথে একটু পরিচয় হব আর এর সাথে একটা ক্লাস নিব। আমরা ইউনিভার্সিটিতে মাদ্রাসায় যেরকম ক্লাস নিই, এই ধরনের আপনাদের সাথে একটা সংক্ষিপ্ত সময়ের ক্লাস। আমাদের ইউনিভার্সিটির ক্লাসে এক ধরনের স্টুডেন্ট থাকে আর এই ক্লাসে সব ধরনের স্টুডেন্ট আছে, শিশু আছে, কিশোর আছে, যুবক আছে, বৃদ্ধ আছে, মহিলা আছে, সবাই আছে। তো এখানে আমরা ক্লাসের মতো শুধু একটা বিষয় নিয়ে কিছু কথাবার্তা আমিও বলবো, আপনাদের থেকেও শুনবো। এরপর ইনশাআল্লাহ আজকের প্রথম দিনের আমাদের মাহফিল দোয়ার মাধ্যমে আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ। কি রাজি আছেন তো, নাকি মাঝখান দিয়ে আমাকে রেখে চলে যাবেন? শেষ পর্যন্ত থাকার নিয়ত আছে তো? কার কার নিয়ত আছে দেখে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, সকল বলে আমিন। সম্মানিত ভাই ও বোনেরা, প্রথমেই আপনাদের কাছে জানতে চাইব আজকে ডিসেম্বর মাসের কয় তারিখ? ষোলই ডিসেম্বর। আর আরবি কয় তারিখ? আরবি মাসের কয় তারিখ? আল্লাহ আকবার। ইংরেজিটা জানছেন, আরবিটা? আচ্ছা, বাংলা কয় তারিখ তা বলেন, তা আপনি তো বাঙালিও না, বাঙালি হইলে তো বাংলাটা জানতেন, কিন্তু বাংলাটাও জানেন না, আবার আরবিটাও জানেন না, মুসলমান হিসাবে আরবিটা জানা তো দরকার। আচ্ছা, তারিখ জানলেন না, ঠিক আছে, আরবি এখন কি মাস চলে বলেন তো দেখি, মাশাআল্লাহ, এটা আবার জানছেন যে এই এখন চলতেছে রবিউল আউয়াল মাস। আচ্ছা, বাংলা কি মাস চলে? পৌষ মাস, মাশাআল্লাহ, এটা জানছেন। আচ্ছা, আরবি কত হিজরি চলতেছে এখন? আল্লাহ আকবার, হয় নাই, কারো হয় নাই, সবাই জিরো পাইছেন, 1439, 38 শেষ হয়ে গেছে, এখন 1439 হিজরি চলতেছে। আচ্ছা, ষোলই ডিসেম্বর আমাদের কি দিবস? স্বাধীনতা দিবস না বিজয় দিবস? প্রথমে পরীক্ষা করি বাঙালি ঠিক আছে কিনা। বাঙালি ঠিক থাকলে তো তারপরে মুসলমানও ঠিক থাকবে ইনশাআল্লাহ। তাহলে 16ই ডিসেম্বর বিজয় দিবস না স্বাধীনতা দিবস? মাশাআল্লাহ, তাহলে বোঝা যায় গ্রামের সবাই অরিজিনাল বাঙালি, সবাই জানে যে আজকে কি দিবস? বিজয় দিবস। এই বিজয় দিবসে কি হয়েছিল? আমাদের এই দেশ স্বাধীন হয়েছিল কত সালে? 1971 সালে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, বাংলাদেশ স্বাধীন হওয়া এটা কি আল্লাহর নিয়ামত নাকি নিয়ামত না? অবশ্যই আল্লাহ সুবহানাহু তাআলার বিরাট নিয়ামত। তো এই স্বাধীনতাটা আমরা কিন্তু একদিনে পাই নাই, দীর্ঘ কয় মাস যুদ্ধ চলছে। আমাদের মুরব্বীরা কিন্তু যুদ্ধটা দেখছেন কি কঠিন অবস্থা ছিল। সেখানে আমাদের কত ভাই শহীদ হয়েছেন, কত বোন শহীদ হয়েছেন, কত মা বোন নির্যাতনের শিকার হয়েছেন, হয়েছেন না? আচ্ছা, তো ওই আমলে ওই সময় পাকিস্তানে যখন যুদ্ধ চলে, তখন এক পাকিস্তানি এক বাঙালিকে ধরছে, এক মুক্তিযোদ্ধাকে, একজন ভাইকে ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে জিজ্ঞাসা করতেছে যে তো মুসলমান হো না হিন্দু হো, তুমি মুসলমান নাকি হিন্দু? তো বললো মাই মুসলমান হো, আলহামদুলিল্লাহ। তো মুসলমান হো তো কালেমা বাতাও, যদি মুসলমান হও কালেমাটা বলো। তো বাঙালি কি বলল? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। বাঙালিকে বলছে কি বলার জন্য? কালেমা বাতানোর জন্য। বাঙালি বলল কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। পাকিস্তানে বলে উঠল, ও আল্লাহর বান্দা, তো বাঙালি হো না জঙ্গলি হো, তুমি কি বাঙালি না জঙ্গলি? তোমাকে বললাম কালেমা বাতানোর জন্য, এটা তো কালেমা না। আমি একদিন এক জায়গায় গেলাম, যাই বললাম যে ভাই আপনারা কি নামাজের সব দোয়া পারেন? বলে যে হ্যাঁ পারি। তা আমি বললাম যে আচ্ছা দোয়ায় মাসুরাটা বলেন। তখন একজন ভাই উঠি বলতেছেন, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নুমিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা। আচ্ছা, এটা কি দোয়ায় মাসুরা নাকি দোয়ায় কুনুত? তাহলে কোনটা দোয়ায় মাসুরা, কোনটা দোয়ায় কুনুত, কোনটা তাওহীদ, কোনটা শিরক, কোনটা সুন্নত, কোনটা বেদাত, এটা স্পষ্ট করে ক্লিয়ার করে একজন মুমিনকে জানতে হবে, শিখতে হবে। আলহামদুলিল্লাহ আপনারা এগুলা সব পারেন, এগুলা ইনশাআল্লাহ আপনারা শিখে গেছেন। আমরা ওই ক্লাসের দিকে যাব না। আমাদের ক্লাস যেটা, সেটা হলো আমরা সবাই দুনিয়াতে কতদিন থাকব বলেন তো দেখি। তাহলে বোঝা যায় আমরা কেউ দুনিয়াতে স্থায়ীভাবে থাকব না। সবার গন্তব্য কোন দিকে? কোন দিকে? আমরা সবাই কোন দিকে দৌড়াইতেছি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি শুধু তাকাসুরের পিছনে দৌড়াইতেছো, তাকাসুরের পিছনে দৌড়াইতেছো। সম্পদ বাড়ানোর প্রতিযোগিতায় নেমে গেছো, টাকা পয়সা বাড়ানোর কাজে নিমজ্জিত হয়ে গেছো, দুনিয়াতে প্রভাব প্রতিপত্তি ক্ষমতা বাড়ানোর কাজে লিপ্ত হয়ে গেছ। এই তোমার দৌড়াদৌড়ি এক জায়গায় গিয়ে একদিন থেমে যাবে, যেই জায়গায় গিয়ে তোমার থেমে যাবে সেই জায়গাটার নাম হলো মাকাবির, সেই জায়গাটার নাম হলো কবরস্থান। সেই জায়গাটার নাম কি? তাহলে আমার সম্মানিত ভাইয়েরা, আমাদের দৌড় কোন পর্যন্ত জানে না দেখে? আমাদের দৌড় কোন পর্যন্ত? মোল্লার দৌড় কোন পর্যন্ত? আমাদের দেশে প্রবাদ বাক্য হয়ে গেছে যে মোল্লার দৌড় কোন পর্যন্ত, তা আপনাদের দৌড় কোন পর্যন্ত? তাহলে কবরস্থান দূরে না মসজিদ দূরে? কাছাকাছি, যেখানে মসজিদ থাকে পাশে একটা কবরস্থান থাকে কাছাকাছি জায়গায়। তাহলে আমরা অনেকে মনে করি মোল্লারা বেশি দূর দৌড়াইতে পারে না, সর্বোচ্চ মসজিদ পর্যন্ত দৌড়াইতে পারে। আমরা মনে হয় দৌড়াইতে দৌড়াইতে সাদের দেশে গিয়ে পৌঁছে গেছি, সূর্যের দেশে গিয়ে পৌঁছে গেছি, আমরা মঙ্গল গ্রহে গিয়ে পৌঁছে গেছি, বৃহস্পতি গ্রহে গিয়ে পৌঁছে গেছি, আমরা আটলান্টিক মহাসাগর পর্যন্ত দৌড়াই গেছি, প্রশান্ত মহাসাগর পর্যন্ত চলে গেছি। আসলে কিন্তু আপনি ওই মোল্লা থেকে ওই আলেম ওলামার থেকে বেশি দূর আপনি দৌড়াইতে পারেন নাই। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত দৌড়াই গেছে, আপনিও মসজিদের পাশে সর্বোচ্চ কবরস্থান পর্যন্ত দৌড়াই গেছেন। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি মনে করিও না তুমি দৌড়াইতে দৌড়াইতে সারা দুনিয়া দৌড়াই ফেলবা। আল্লাহ কুমুত্তাকা সুরু হাত্তা সুরু তুমুল মাকাবির, বান্দা তোমার দৌড়ানোর সর্বশেষ গন্তব্য হলো কবরস্থান, তোমার সর্বশেষ ঠিকানা হলো মাকাবির। ওই পর্যন্ত দৌড়াইতে দৌড়াইতে তোমার সমস্ত শক্তি নিঃশেষ হয়ে যাবে, সমস্ত শক্তি নিঃশেষ হয়ে দুনিয়াতে তুমি যত ক্ষমতাবান যত শক্তিশালী যত বাঁকা থাকো না কেন, ওই কবরস্থানে গিয়ে তুমি একেবারে সোজা হয়ে কবরে যাবা। কবরস্থানে কিন্তু বাঁকা হয়ে আর কবরে যাওয়া যায় না, একেবারে আলিফের মতো সোজা হয়ে কবরস্থানে গিয়ে সব ধরনের দৌড়ানো শেষ। এই কবরস্থানে আমার আপনার আব্বা গিয়েছেন, আমার আপনার আম্মা গিয়েছেন, দাদা গিয়েছেন, দাদি গিয়েছেন, পূর্বপুরুষ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ গিয়েছেন, আমাকে আপনাকে সবাইকে ওই দিকে যেতেই হবে, নাকি কেউ বাঁচতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে দুনিয়ার মানুষদেরকে ঘোষণা দিলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু فَإِنَّهُ مُلَاقِيكُمْ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা মৃত্যু থেকে বাঁচার জন্য তুমি কতই না দৌড়াদৌড়ি করো, কতই না পালানোর চেষ্টা করো, মৃত্যুকে ঠেকানোর জন্য দুনিয়ার যত রকমের প্রচেষ্টা আছে সমস্ত প্রচেষ্টা তুমি চালাও, কত হসপিটালে যাও, বাংলাদেশে চিকিৎসা না হলে সিঙ্গাপুর চলে যাও, সিঙ্গাপুর না হলে থাইল্যান্ড চলে যাও, থাইল্যান্ড না হলে তুমি সেই লন্ডন চলে যাও, আমেরিকা চলে যাও, কত দেশে গিয়ে বাঁচার জন্য চেষ্টা করো, কিন্তু ফাইন্নাহু মুলাকিকুম, বান্দা যেই মৃত্যু থেকে পালানোর চেষ্টা করো ওই মৃত্যু কিন্তু তোমাকে মোলাকাত করবেই করবে। আজ পর্যন্ত আল্লাহর এই জমিনে যত মানুষ এসেছেন, কোন একজন পুরুষ কোন একজন নারী এই মৃত্যুর গ্রাস থেকে মৃত্যুর মোলাকাত থেকে বাঁচতে পারে নাই। সুতরাং আমার আপনার কারোই এই মৃত্যু থেকে বাঁচার মনে কোনো সম্ভাবনা নাই কি আছে? সবাইকে মরতে হবে, সবাইকে কবরস্থানে যেতেই হবে, যেতেই হবে। কিন্তু আমার ভাইয়েরা এবং বোনেরা, যাওয়ার সময় কবরস্থান পর্যন্ত আমাদের পিছে পিছে তিনটা জিনিস যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত শুনো, ইয়াতবাউল মাইয়্যাতা সালাসা, মাইয়্যাতকে যখন কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হয় পিছনে পিছনে তিনটা জিনিস কবরস্থান পর্যন্ত যায়, আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। তোমার পিছনে পিছনে তোমার আহাল যায়, ছেলে মেয়েরা যায়, তোমার আত্মীয় স্বজন যায়, তোমার পিছনে পিছনে তোমার ধন সম্পদ যায়, কারণ তুমি ধনী মানুষ, বড় লোক মানুষ যখন মারা যায় তখন অনেক বেশি বেশি মানুষ কবরস্থানে যায়, ধনী মানুষের প্রভাব প্রতিপত্তি ওই সম্পদের ক্ষমতা তখনও পর্যন্ত থাকে। আরেকটা জিনিসও তোমার সাথে যায়, সেই জিনিসটার নাম হলো ওয়া আমালুহু, বান্দা তোমার আমল, তোমার আহাল যায়, তোমার মাল যায়, তোমার আমল যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত শুনো, তিন জিনিস তোমার সাথে ওই কবরস্থান পর্যন্ত গেল, কিন্তু তোমাকে ওই কবরস্থানে একাকে রেখে দিয়ে দুইটা জিনিস আবার এদিকে ফিরে চলে আসে। ফায়ারজিউ ইসনান আহলুহু ওয়া মালুহু, তোমার আহাল তোমার মাল বাড়ির দিকে আবার ফিরে চলে আসে। তোমার সাথে একটা জিনিস থেকে যায়, ওই জিনিসটার নাম হলো আমালুহু, ওই জিনিসের নাম হলো বান্দা তোমার আমল। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার প্রিয়, আমার আপনার সাথী, আমার আপনার বন্ধু, আমার পরিবারের লোকেরা নাকি আমার আমল? কি আপনার ছেলে বেশি প্রিয় নাকি নামাজ বেশি প্রিয়? মেয়ে বেশি প্রিয় নাকি নামাজ বেশি প্রিয়? স্ত্রী বেশি প্রিয় নাকি আমার নামাজ বেশি প্রিয়? ব্যবসা বাণিজ্য বেশি প্রিয় নাকি আমার নামাজ বেশি প্রিয়? আজকে ব্যবসা বাণিজ্যের জন্য জামাতে নামাজ পড়া হয় না, বলে যে ভাইজান যখন আজান দে তখন আমার কাস্টমার বেড়ে যায়, তখন জামাত দিতে পারি না, এই সময় আমার বেচা কিনা একটু বেশি থাকে। আসরের ওয়াক্ত চলে যায়, মাগরিবের ওয়াক্ত চলে যায়, এশার সময় গিয়ে একসাথে আসর মাগরিব এশা তিনটা আদায় করে। তাহলে যেই ব্যবসা আপনাকে আল্লাহর জিকির থেকে সলাৎ থেকে বাধা দিল, ওই ব্যবসা আপনাকে কবরস্থানে রেখে আবার ব্যাক করে চলে আসবে। ওই ব্যবসা আপনার ছেলেরা দখল করে নিবে, আত্মীয় স্বজন দখল করে নিবে, কিন্তু আপনার কবরে যেটা থেকে যাবে সেই নামাজ আপনি ছেড়ে দিলেন ব্যবসার কারণে। এরকম কি ঘটনা আমাদের সমাজে? আমার ভাইয়েরা এবং বোনেরা, আমাদের পরিবার পরিজন সম্পদ সব কিছু আমাদেরকে কবরস্থানে রেখে আবার ব্যাক করে চলে আসবে, সাথে যেই জিনিসটা থেকে যাবে ওই আমল দিয়ে আমার কিয়ামত পর্যন্ত থাকতে হবে। কিন্তু আমল কবুল হওয়ার জন্য এক নম্বরে শর্ত হলো ঈমান। আপনি যে আমলটা সাথে নিয়ে যাবেন ওই আমলের আগে একটা অ্যাকাউন্ট করতে হয়। আপনি ব্যাংকে গিয়ে টাকা জমা রাখবেন কিন্তু আপনি অ্যাকাউন্ট খোলেন নাই, আপনার টাকা কোথায় জমা হবে? আপনি আমল করবেন, আপনি সলাত আদায় করবেন, সিয়াম পালন করবেন, যাকাত আদায় করবেন, হজ করবেন, আপনার এই আমলগুলা জমা হবে কোথায়? তার আগে একটা অ্যাকাউন্ট করতে হয়, ওই অ্যাকাউন্টটার নাম হলো ঈমান। ওই অ্যাকাউন্টটার নাম কি? ঈমান। যদি না থাকে, বস্তায় বস্তায় আমল নিয়ে যদি কবরে যান, আপনার ওই আমল কোনো কাজে আসবে না। একজন বড় ধরনের মানুষ আছে, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই। নাম শুনছেন? এই লোকটাকে মুনাফিকের নেতা আব্দুল্লাহ ইবনে উবাই। এই মানুষটার আমলের অভাব নাই, বস্তায় বস্তায় আমল আছে। এই মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে জামাতে নামাজ আদায় করত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদের ময়দানে যাইত, অসংখ্য লক্ষ লক্ষ টাকা আল্লাহর রাস্তায় সদাকা করত, অনেক আমল, তার আমলের অভাব নাই। কিন্তু এই লোক মারা যাওয়ার পরে আল্লাহ পাক বলে দিয়েছেন, ইন তাস্তাগফির লাহুম সাবঈনা মাররাতান ফালান ইয়াগফির আল্লাহু লাহুম। আমার রাসূল, যদি এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য আপনি যদি 70 বারের বেশিও যদি আমার কাছে ক্ষমা চান, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আব্দুল্লাহ ইবনে উবাইকে ক্ষমা করব না। তাহলে তার আমলের অভাব নাই, আমলের অভাব নাই, কিন্তু অভাব যেটা সেটা হলো তার ঈমান। তার সমস্যা কোথায়? ঈমান। আমলে কিন্তু সমস্যা নাই, আমল অনেক, কিন্তু সমস্যা হয়ে গেছে ঈমান। আজকে আমার ভাইয়েরা, আমলের কদর, আমলের গুরুত্ব আমাদের সমাজে যতটুকু আছে, ঈমানের কদর, ঈমানের গুরুত্ব সমাজে ততটুকু নাই। আমলের পড়ালেখা, আমলের চর্চা, আমলের দাওয়াত যতটুকু আছে, ঈমানের পড়ালেখা, ঈমানের চর্চা, ঈমানের দাওয়াত ওই হারে নাই। আমার ঈমানে নাই, আমি যদি নামাজ পড়ে কাজ হবে নাকি? কি বলেন? ঈমানে যদি না থাকে, আমি সারা জীবন নামাজ পড়লাম কিন্তু আমার নামাজ কোনো কাজে আসবে না। এজন্য ঈমানকে বিশুদ্ধ করা, ঈমানকে সহি করা, ঈমানকে তাওহীদি করা, ঈমানকে শিরক মুক্ত করা, এটা হলো আমলের আগের ফরজ। এজন্য আল্লাহ পাক কোরআনে কারিমে যত জায়গায় জান্নাতের কথা বলছেন, প্রত্যেকটা জায়গায় আমলের আগে ইমানের কথা বলছেন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমিলুস সালিহাতের আগে যে কথাটা সেটা হলো আমানু। ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্নালাহুম জান্নাত। আল্লাহ বলেন, বান্দা আমার কাছে যদি ইমান নিয়ে আসতে পারো আর আমল সালে নিয়ে আসতে পারো, তাহলে আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। সুবহানাল্লাহ। তাহলে আমলের আগে জরুরি কোন জিনিসটা? আমলের আগে দরকার হলো যে জিনিস, সেই জিনিসের নাম হলো ইমান। কি এটা বেশি দরকার না? আপনাদের সবার ইমান ঠিক আছে? আলহামদুলিল্লাহ, অবশ্যই আমাদের ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা, এবার একটু পরীক্ষা চলবে, ঠিক আছে না? নাই, পরীক্ষা করলে বোঝা যাবে, ঠিক বোঝা যাবে না? কবরের মধ্যে প্রশ্ন কয়টা হবে বলেন দেখি? কবরের মধ্যে প্রশ্ন হবে তিনটা। আল্লাহ আকবার। এই তিনটা প্রশ্নের এক নম্বর প্রশ্নটা কি? মার রাব্বুকা, তোমার রবকে। দুই নম্বর প্রশ্নটা কি? ওয়ামা দীনুকা, তোমার দিন কি ছিল? তিন নম্বর প্রশ্নটা কি? ওয়ামা হাযা রাজুল বা ওয়ামা নাবিয়ুকা, তোমার নবী কে ছিল, নবী কে ছিল নাকি? তাহলে এই তিনটা প্রশ্নের উত্তর এখানে কি আমলের প্রশ্ন না ইমানের প্রশ্ন? কবরের তিনটা প্রশ্নের মধ্যে কিন্তু প্রশ্ন নাই, তুমি নামাজ পড়ছো কি নাই প্রশ্ন নাই, তুমি রোজা রাখছো কিনা এটা নাই, তুমি যাকাত দিছিলা কিনা এটা নাই, হজ করছিলা কিনা এটা নাই, প্রশ্ন হলো কিসের? তাহলে কি আমল লাগবে না? আমলের পরীক্ষা, আমলের পরীক্ষা, আমলের কোশ্চেনও থাকবে, কিন্তু আমলের কোশ্চেন শুরু হবে ফাইনাল পরীক্ষায়। ফাইনাল পরীক্ষা কোথায়? হাশরের ময়দানে ফাইনাল পরীক্ষা। কবরে হলো প্রিলিমিনারি পরীক্ষা, প্রাথমিক পরীক্ষা। প্রাথমিক পরীক্ষায় আল্লাহ রাব্বুল আলামিন তিনটা প্রশ্নের মাধ্যমে আপনার আমার ঈমান আমল সবগুলা পরীক্ষা করে নেবেন। পাতিলের মধ্যে যদি এক পাতিল 10 কেজি চাউলের ভাত রান্না করতেছেন, ভাত কি সিদ্ধ হয়েছে নাকি হয় নাই সবগুলা টিভি দেখা লাগে না, দুই তিনটা টিপ দিলেই বোঝা যায় পুরা পাতিলের ভাতের অবস্থা কি। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার থেকে শত শত প্রশ্ন করার দরকার নাই, ওই তিনটা প্রশ্ন টিপ দিলেই বোঝা যাবে আপনার আমার ইমানের খবর কি ছিল, আমলের খবর কি ছিল। আল্লাহ পাকের জন্য কোশ্চেন ঠিক করছেন তিনটা, এই তিনটা কোশ্চেন যদি ঠিক থাকে, এই তিনটা কোশ্চেনের আনসার যদি ঠিক থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বুঝে যাবেন আমার বান্দার বাকি ঈমান আর আমল সবকিছু ঠিক আছে। সুবহানাল্লাহ। হাশরের ময়দানে আমলের পরীক্ষা শুরু হয়ে যাবে। ইন্না ওয়ালামা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সলাতুহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা আমার উম্মতরা শুনো, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেই আমলের হিসাব দিয়ে তোমার আমল শুরু হবে, হিসাব শুরু হবে, সেই আমলটার নাম হলো সলাত, সেই আমলটার নাম হলো নামাজ। সর্বপ্রথম নামাজ দিয়ে হিসাব শুরু। কিন্তু কবরের মধ্যে প্রিলিমিনারি পরীক্ষায়, প্রাথমিক পরীক্ষায় নামাজের হিসাব নেওয়া হয় নাই, হিসাবটা নেওয়া হয়েছে ইমানের। প্রশ্ন তিনটাই কিন্তু ইমানের সাথে সম্পৃক্ত। তাহলে ইমানের গুরুত্ব আগে না নামাজের গুরুত্ব আগে? কি আপনারা সবাই একমত? তাহলে আগে ইমান তারপরে নামাজ, কি বলেন? আচ্ছা, এবার বলেন নামাজের ভিতরে আরকান আহকাম কয়টি? জি মাশাআল্লাহ, এই গ্রামের মানুষ তো সব দিন জানে, দিন বুঝে, সবাই দেখি মাসালা মাসাইল জানে, আলহামদুলিল্লাহ। বুঝা যায় ওলামায়ে কেরাম মেহনত করেন, আপনাদেরকে এগুলো শিখাইছেন, আলহামদুলিল্লাহ। তাহলে নামাজের আরকান আহকাম ১৩ ফরজ, বাহিরে কয়টা ভিতরে কয়টা? বাহিরে ৭ ফরজ, ভিতরে ৬ ফরজ, আলহামদুলিল্লাহ। নামাজ ভঙ্গের কারণ কয়টি? জি মাশাআল্লাহ, নামাজ ভঙ্গের কারণও জানে। পূর্ব কান্দার গাঁও গ্রামের বাইরা আমার বোনেরা নামাজ ভঙ্গের কারণও শিখে গেছে ১৯টি। আচ্ছা বলুন ওজুর ফরজ কয়টি? ওজু ভঙ্গের কারণ কয়টি? জি ৭টি মাশাআল্লাহ। তাহলে ওজুর ফরজও জানে, ওজু ভঙ্গের কারণও জানে, নামাজের আরকান আহকাম ১৩ ফরজ সেটাও জানেন, নামাজ ভঙ্গের কারণও জানেন। এবার বলেন ইমানের আরকান আহকাম কয়টি? নামাজটা বলছেন না ১৩টা? এতক্ষণ একটু আগে আপনারা বলছেন, কিন্তু আপনাদের কথা কিন্তু আপনারা ধরা খাইতেছেন। আপনারা বলছেন নামাজের থেকে গুরুত্ব বেশি কিসের? ইমানের। তাহলে নামাজের আরকান আহকাম ১৩ ফরজ এটা কিন্তু শিখছেন, কিন্তু নামাজেরটা শিখার আগে দরকার হলো ইমানেরটা শিখা। এখন আপনি বললেন নামাজের ১৩টা, তাহলে ইমানের আরকান আহকাম কয়টা? ইমানে মজমাল পারেন কিনা? ইমানে মজমাল, ইমানে মজমাল পারেন? আমান্তু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি। আপনি ঈমান আনার সময় ঘোষণা দিলেন ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, আমি ঈমানের সকল আহকাম এবং আরকান কবুল করলাম। ঘোষণা দিছেন কি? ঈমানের আহকাম গুলা কবুল করছি, আরকানও কবুল করছি। আজ পর্যন্ত ঈমান কবুল করার পরে কোনোদিন মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞাসা করছেন নাকি, হুজুর ঈমান আনার সময় তো বলছিলাম মুকাবিল তো জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, ঈমানের আহকাম ঈমানের আরকান সবগুলা কবুল করছি, হুজুর একটু বলে দেন তো দেখি ঈমানের আহকাম কোনগুলা আরকান কোনগুলা, কি জিজ্ঞাসা করছেন? জিজ্ঞাসা করেন নাই। অথচ সবাই বসে আছি আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না فَأَحْيِهِ عَلَى الْإِسْلَامِ وَمَنْ تَوَفَّيْتَهُ مِنَّا فَتَوَفَّهُ عَلَى الْإِيمَانِ। কিসের মধ্যে পড়েন? কি জানাজার দোয়া পড়েন না? জানাজার দোয়ার মধ্যে দোয়া করতেছেন আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না, মাওলারে যতদিন দুনিয়াতে বাঁচাই রাখবা فَأَحْيِهِ عَلَى الْإِسْلَامِ ইসলামের উপরে বাঁচাই রাখিও। وَمَنْ تَوَفَّيْتَهُ مِنَّا যখন মৃত্যু আসবে আমাদের মৃত্যু দিবা فَتَوَفَّهُ عَلَى الْإِيمَانِ আল্লাহ আমাদেরকে ইমানের সাথে মৃত্যু দিও। ইমান লই কবরে যাবেন, ইমান নিয়ে হাশরের ময়দানে উঠবেন। ইমান হলো আমাদের সবচেয়ে দামি সম্পদ। আল্লাহর এই জমিনে যত সম্পদ আছে সবচেয়ে মূল্যবান সবচেয়ে দামি হলো ঈমান। যদি আমাকে আপনাকে বলে তোমাকে সারা দুনিয়ার সমস্ত সম্পদ সমস্ত স্বর্ণ সমস্ত রৌপ্য সব কিছু তোমার হাতে দিয়ে দেওয়া হবে, তোমার ঈমানটা তুমি বিক্রি করে দাও, কেউ আছেন নাকি ঈমান বিক্রি করে দিবেন? আছেন? আল্লাহ একবার, একজনও নাই। বোঝা যায় ইমান হলো সারা দুনিয়ার সমস্ত সম্পদের থেকে সবচেয়ে দামি জিনিস ইমান। সে ইমান নিয়ে কবরে যেতে চায় কিন্তু বাঙালি ইমানের আর কানা আকাম জানে না, কোন ইমান লই কবরে যাইব? দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহর কাছে দোয়া করে রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বুল আলামিন একটা নেককার সন্তান দিও গো আল্লাহ, কিন্তু বিয়ে শাদি করে না। প্রতিদিন দোয়া করে আল্লাহ একটা নেককার সন্তান দাও, আল্লাহরে তোমার কাছে চাই আল্লাহ একটা ছেলে দাও, আল্লাহ আমার একটা মেয়ে দাও, কিন্তু বিয়ে করে না, তা আল্লাহ কেমনে দিব? কি বলেন? প্রতিদিন দোয়া করেন আপনি আল্লাহ নেককার সন্তান দাও, ছেলে দাও, মেয়ে দাও, বিয়ে করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতিদিন দোয়া করি আল্লাহ ইমানের সাথে মৃত্যু নসিব করিও, ইমানের সাথে কবরে যাওয়ার তৌফিক দিও। কিন্তু বাঙালি শিখে নাই ইমানের আর কানাকাম কয়টা, বাঙালি শিখে নাই ইমানের রসুল কয়টা, বলেন তো দেখি ইমানের রসুল কয়টা, ইমানের রসুলও শিখে নাই। বাঙালির যদি জিজ্ঞেস করি বাঙালি ভাই বলো দেখি ইমান কি কি কারণে ভেঙ্গে যায়, ইমান ভঙ্গের কারণ কয়টি, একজন ভাই বলছে দশটি, বাকিরা বলতে পারে নাই, কিন্তু ওযু ভঙ্গের কারণ সাতটি সেটা বলে দিছেন, নামাজ ভঙ্গের কারণ উনিশটা জিজ্ঞাসা করার আগেই বলে দিছেন, কিন্তু ইমান ভঙ্গের কারণটা কিন্তু বলতে পারেন নাই। এই জন্য বাঙালি এই বাংলাদেশের অসংখ্য মুসলিম ভাই বোন অসংখ্য শিরক করে, অসংখ্য কুফরি করে, তারপরেও মনে করে আমার ইমান ঠিক আছে। অনেক ভাই নামাজ পড়ে না, পাঁচ ওয়াক্ত নামাজ আর এক ওয়াক্ত নামাজও পড়ে না, মাঝে মাঝে এসে শুক্রবারে হাজিরা দে বলে যে হাজিরাটা না দিলে মুসলমানের খাতা থেকে নাম কাটা যাইব, মাঝে মাঝে ঈদের জামাতে দেখা যায় শুক্রবারে জুমার নামাজে নেতৃত্ব দেওয়ার জন্য আসে, পরে আসে মুসল্লিদেরকে টপকায় টপকায় সামনের দিকে চলে যায় যাতে সবাই চতুর্দিক থেকে দেখে আমাদের অমুক সাহেব মসজিদে আসছে, অমুক নেতা মসজিদে আসছে, এরকম মাঝে মাঝে মসজিদে আনা গোনা দেখা যায়, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু অত্যন্ত গর্ববরে বলে আমি নামাজ না পড়লে কি হইব, আমার ইমান কিন্তু খুব শক্ত খুব মজবুত। বলে আরে মিয়া তুমি নামাজ পড়লে কি হইব, তোমার থেকে আমার ইমান কিন্তু খুব শক্ত, নামাজ পড়ে না কিন্তু ইমান খুব মজবুত খুব শক্ত। আল্লাহর কোন বান্দা যদি ওযু ভঙ্গের কারণ না জানে, ওযু ভঙ্গের কারণ জীবনে না শিখে, আল্লাহর বান্দা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অসংখ্যবার প্রস্রাব করবে পায়খানা করবে, কিন্তু আল্লাহর বান্দার জীবনেও কোনোদিন ওযু ভাঙবে না, বলবে যে ওযু এতবার করার দরকার কি, আমি ফজরের ওযু দিয়ে এশা পড়মু, এশার নামাজের ওযু করে সারা রাত ঘুমিয়ে থাকবে, সকালবেলায় উঠে বলবে আমি এশার নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ পড়মু, কারণ আমি রাত্রে ঘুমাইছি অসুবিধা কি, আমার ওযু তো ঠিক আছে, ঘুমাইলে যে ওযু ভেঙে যায় ওই খবর কিন্তু আল্লাহর বান্দার নাই, আল্লাহর বান্দা ওযু ভঙ্গের কারণ জানে না। ঠিক ইমান ভঙ্গের কারণ যদি আল্লাহর কোনো বান্দা না জানে, হাজার হাজার শিরক করে তারপরেও বলে আমার ইমান মজবুত, হাজার হাজার কুফরি করে তারপরেও ইমান মজবুত, নামাজের সাথে দ্বীনের সাথে কোরআনের সাথে সুন্নার সাথে কোনো সম্পর্ক নাই তারপরেও বলে আমার ইমান কিন্তু ঠিক আছে, কারণ হেতো ইমান ভাঙ্গি যায় ইমান চলে যায় এটাই তো জানে না। ইমান ভঙ্গের কতগুলো কারণ আছে কোরআন এবং সুন্নার মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদেরকে স্পষ্ট করে বর্ণনা করে দিয়েছেন, এই এই জিনিসগুলা হইলে বান্দা তোমার ইমান থাকবে না, তুমি ইমান নিয়ে মৃত্যু নসিব হবে না, ইমান নিয়ে তুমি কবরে আসতে পারবে না, এরকম দশটা কোরআন হাদিসে কারণ পাওয়া যায়। ইমান ভঙ্গের কারণ কয়টা? তাহলে আজকের ক্লাসে আমরা এই দশটা কারণ আলোচনা করব। এই দশটা কারণ সারা জীবনের জন্য সবাই শিখে রাখবেন, মুখস্থ করে রাখবেন, পারলে প্রতি ঘরে ঘরে দরজায় দরজায় টাঙ্গায় রাখবেন, ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজন সবাইকে বলে যাবেন, আমার ছেলেরা আমার মেয়েরা শোনো, দুনিয়াতে সম্পদ রেখে যাই আর না যাই, এই দশটা জিনিস রেখে গেলাম, খবরদার ইমানের মতো দামি সম্পদ জমিনে আর নাই, এই কারণগুলো যদি তোমার জীবনে ঘটে তোমার ইমান চলে যাবে, তুমি ইমান নিয়ে কবরে যেতে পারবা না, খবরদার এই দশটা কাজ জীবনে করবা না। ঠিক আছে, কে রাজি আছেন? তাহলে ইমান ভঙ্গের কারণ কয়টা? দশটা। এই দশটা কারণের যে কোনো একটা কারণ যদি আপনার আমার জীবনে ঘটে তাহলে ইমান নিয়ে কবরে যাওয়া নসিব হবে না, ইমান বিহীন কবরে যাইতে হবে। ইমানের কত কাছাকাছি হয়ে কত মানুষ ইমান নিয়ে কবরে যেতে পারে নাই, যে ইমানের প্রতীক যিনি ইমানের দাওয়াত নিয়ে জমিনে আসছেন সে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে নিকটে এসেও কত মানুষ ইমান নিয়ে কবরে যেতে পারে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক চাচা নাম ছিল আবু তালেব, নাম শুনছেন? আবু তালেব, এই আবু তালেব অন্তরে ভালো করে জানতো মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহর রাসূল, উনি আল্লাহর নবী, এই ব্যাপারে তার মনে কোনো ধরনের সন্দেহ ছিল না। সারা জিন্দেগি, সারা জীবন যতদিন পৃথিবীতে বেঁচে ছিলেন, ভাতিজাকে সর্বপ্রকার সহযোগিতা করছেন, সর্বপ্রকারের সহযোগিতার হাত বাড়াই দিছেন, কিন্তু ঈমান নিয়ে কবরে যাওয়া তার নসিব হয় নাই। রাসূলের নিকটে থেকে রাসূলকে সর্বপ্রকার সহযোগিতা করে তারপরেও কাফের হয়ে মুশরিক হয়ে কবরে গেছে। কি আবু তালেব ঈমান নিয়ে কবরে গেছে? আবু লাহাব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের পাশে যার ঘর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নূর নাজিল হয়, নূরের কাছে, নূরের পাশে থেকেও ওই আবু লাহাব তাব্বাতিয়াদা আবি লাহাব হয়ে কবরে গেছে, ঈমান নিয়ে কবরে যাওয়া তার নসিব হয় নাই। আবু জাহাল, নাম শুনছেন আবু জাহাল? আবু জাহালকে লেখাপড়া জানতো না, হে জাহেল কেন? আসলে লেখাপড়া সবে জানতো, সে দুনিয়ার বড় পণ্ডিতদের একজন পণ্ডিত, বড় শিক্ষিতদের মধ্যে বড় একজন শিক্ষিত, সে আল্লাহর ঘরের বাইতুল্লাহর সভাপতি ছিল, আবু লাহাব বাইতুল্লাহর মোতাওয়াল্লি ছিল। এই আবু জাহেলের থেকে সারা বিশ্ব থেকে সে বুদ্ধি কিনে নিত, বুদ্ধি নিয়ে যাইত, কিন্তু সেই আবু লাহাব নবী সাল্লাল্লাহু আলাইহি এর কাছে থেকে, একেবারে কাছাকাছি থেকেও ওহির শিক্ষা নেয় নাই, ওহির জ্ঞান হাসিল করে নাই, ঈমান চিনতে পারে নাই, দীন চিনতে পারে নাই। এ কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, সে তো আবুল হাকাম না, সে তো আবু জাহাল। তাহলে আমার ভাইরা এবং বোনেরা, যত বড় ডিগ্রিধারি হন না কেন, যত পিএইচডি ডিগ্রি, কয়েক হাজার ডক্টরেট, পোস্ট ডক্টরেট অর্জন করেন না কেন, যদি আপনি কোরআন না চিনেন, ইসলাম না চিনেন, দিন না চিনেন, রব না চিনেন, আপনি জাহেল, আপনি জাহেল। আল্লাহর ভাষায়, রাসূলের ভাষায় আপনি জাহেল। আরেকজন লোক লেখাপড়া জানে না, বড় কোনো সার্টিফিকেট নাই, ডিগ্রিও পাস করে নাই, মাস্টার্সও পাস করে নাই, এলএলবিও করে নাই, পিএইচডিও করে নাই, কিছু করে নাই, কিন্তু সে তার মাওলারে চিনে গেছে, সে তার আল্লাহকে চিনে গেছে, আল্লাহর এলেম তার মধ্যে আসে গেছে, দ্বীনের এলেম এসে গেছে, নবীর এলেম এসে গেছে। কত সাহাবী রাসূলের কাছে আসছে, জীবনে কোনোদিন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় যায় নাই, নাম স্বাক্ষর করতে পারে না, ওই মানুষগুলা হয়ে গেছে দুনিয়ার সবচেয়ে বড় বড় আলেম। সুবহানাল্লাহ। তাহলে ঈমান নিয়ে কবরে যাওয়া এটা বিরাট সৌভাগ্যের ব্যাপার, এটা মুসলমানের ঘরে জন্ম নিলে ঈমান নিয়ে কবরে যাওয়া যায় না, মুসলমানের ঘরে জন্ম নিলেই শুধু ঈমানদার হওয়া যায় না। ঈমান এমন এক জিনিস যেটা জন্মসূত্রে লাভ করা যায় না, আবার এটা জন্মসূত্রে বিচ্ছেদ হয় না। দেখেন নূহ আলাইহিস সালাম আল্লাহর কত বড় নবী, কত বড় ঈমানদার, নূহ আলাইহিসসালামের ছেলে কত বড় কাফের, যদি জন্মগতভাবে ঈমান যদি চলে আসতো তো নূহ আলাইহিসসালামের ছেলে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ঈমানদার হইতো, যদি জন্মগতভাবে কুফরি আসতো তাহলে ফেরাউনের ঘরে মুসা আলাইহিসসালাম লালন পালন হয়েছেন, ফেরাউন দুনিয়ার সবচেয়ে বড় কাফের, তারপরে মুসা আলাইহিসসালাম আল্লাহর নবী, ইব্রাহিম আলাইহিসসালামের বাবা আজর দুনিয়ার বড় একজন কাফের, কিন্তু সেই ঘরের ছেলে একজন ঈমানদার। তাহলে বোঝা যায় ঈমান আর কুফর এইগুলো বংশের কারণে, জন্মগত কারণে আদান প্রদান হয় না। ঈমান ভালো করে শিখতে হয়, জানতে হয়, ঈমানের মেহনত করতে হয়, তারপরে যাই আপনি ঈমান নিয়ে কবরে যেতে পারবেন। আমার ভাইয়েরা, আজকে আমলের ব্যাপারে আমরা যত আলোচনা করি ঈমানের আলোচনা কমে গেছে, ঈমানের কোনো খবর নাই, আমল নিয়ে মারামারি করি, অথচ আমাদের আমলের থেকে আগে দরকার হলো আমাদের ঈমান ঠিক করা। ঈমানে যদি ঠিক না থাকে, আমার আমল যতই করি সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা আয-যুমারের 65 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লাইয়াহবাতান্না আমালুক ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার রাসূল, আপনার উপরে যেমন আমি ওহী নাজিল করে জানিয়ে দিচ্ছি, একইভাবে যুগে যুগে যত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছি সবার কাছে আমি ওহী নাজিল করে জানাই দিছি, লাইন আশরাকতা লাইয়াহবাতান্না আমালুক, যদি তুমি শিরক করো তোমার সমস্ত আমল বরবাদ। তুমি নামাজও পড়ছ শিরকও করছ, ওই শিরকের কারণে নামাজ বরবাদ। রোজা রাখছ শিরকও করছ, ওই শিরকের কারণে তোমার রোজা বরবাদ। শিরকও করছ হজও করছ, ওই শিরকের কারণে তোমার সমস্ত আমল বরবাদ। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, কিয়ামতের ময়দানে উঠে দেখবে তোমার কোনো আমল নাই, তোমার সমস্ত আমল জিরো। কারণ কি? তোমার শিরক করার কারণে তোমার ঈমান নষ্ট হয়ে গেছে। তাহলে ঈমান ভঙ্গের এক নম্বর কারণ হলো আশরিকু ফি ইবাদাতিল্লাহি তাআলা, আল্লাহর ইবাদতের মধ্যে যদি শিরক করা হয় তাহলে ঈমান ভেঙে যায়, ঈমান নষ্ট হয়ে যায়। এক নম্বর কারণ কি? শিরক। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে কোনো ধরনের শিরক, আল্লাহর তাওহীদের সাথে, আল্লাহর আসমা এবং সিফাতের সাথে, আল্লাহর রুবুবিয়তের সাথে, আল্লাহর ইবাদতের মধ্যে যদি শিরক করা হয় তাহলে ঈমান আর থাকে না, ঈমান নষ্ট হয়ে যায়। কিন্তু শিরক না বোঝার কারণে এই বাংলার জমিনে কত ভাই বোন প্রতিদিন নিজের ঈমান হারায়, সকালে একবার হারায়, দুপুরে একবার হারায়, বিকালে একবার হারায়, রাত্রে এসে বলে আমার মতো ঈমানদার শক্তিশালী আর জমিনে কেউ নাই, অথচ তার ঈমানের বিন্দু মাত্রও নাই। আল্লাহর অনেক বান্দা বান্দিকে আমরা দেখি বিভিন্ন কবরের সামনে গিয়ে, কবরস্থানে গিয়ে সেজদা করতেছে, কবরের সামনে সেজদায় পড়ে রইছে, কবরওয়ালার কাছে কত কিছু চাইতেছে, কবরের কাছে গিয়ে বলতেছে, ও বাবা আমার ছেলে দরকার, আমার ছেলে দাও, আমার অমুক বিপদে আছি, আমার বিপদটা থেকে উদ্ধার করে দাও, আমার খুব মুসিবতে আছি, ঋণগ্রস্ত আছি, আমার ঋণটা পরিশোধ করার ব্যবস্থা করে দাও। কবরের মাইয়েতের কাছে আল্লাহর ওলির কাছে গিয়ে কত কিছু চায়, আল্লাহর ওলির কাছে গিয়ে সেজদাও করে কবরের সামনে, তারপরেও সে মনে করে সে ঈমানদার, অথচ আল্লাহ ছাড়া আল্লাহর জমিনে আর কাউকে সেজদা করা শিরক। কি শিরক? না, সেজদা করতে হবে কাকে? হয় নাই, সেজদা করতে হবে কাকে? একমাত্র আল্লাহকে। খালি আল্লাহকে বললে হবে না, তাহলে আল্লাহকেও করবেন আবার কবরে যাইও করবেন, দুটোই করবেন। এরকম মানুষ আছে কিন্তু সমাজে, দেখা যায় আল্লাহকেও করে আবার কবরে যাইও করে। এখানে আসরের নামাজ পড়ছে, আবার পরে আসরের পরে যায় কবরের সামনে যাইও সেজদা করে, দুই জায়গায় করে। এই দুই জায়গায় সেজদা করা হলো শিরক। তাওহীদ হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা করতে হবে। সেজদা আল্লাহর একটা ইবাদত, আল্লাহর যত ইবাদত আছে প্রত্যেকটা ইবাদত শুধুমাত্র একমাত্র আল্লাহর করতে হবে, আল্লাহর করলে হবে না, শুধু একমাত্র আল্লাহর করতে হবে। এজন্য আল্লাহ পাক সূরা আল ফাতিহার মধ্যে কি বলছেন, ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, প্রত্যেক রাকাতে রাকাতে প্রতিবার বারবার আল্লাহ মুখস্থ করাইতেছেন, ঠোঁটস্থ করাইতেছেন। খালি মুখস্থ কাজ হবে না, আল্লাহ বলতেছেন, বান্দারে তোরে প্রত্যেক রাকাতে রাকাতে আমি এই কথাগুলো ঠোঁটস্থ করাই দিচ্ছি, ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র ইবাদত করি তোমার, একমাত্র সাহায্য চাই তোমার কাছে। আল্লাহ দোনো জায়গায় বলছেন ইয়্যাকা ইয়্যাকা, ইয়্যাকা মানে হলো একমাত্র, শুধুমাত্র। তাহলে ইবাদত করতে হবে একমাত্র কার? ইবাদত আল্লাহ ছাড়া আল্লাহর কোন মাখলুকের ইবাদত করা যাবে না। মাখলুকের ইবাদত করার নাম কি? শিরক। এজন্য আল্লাহর জমিনে আল্লাহ ছাড়া যদি কাউকে সাজদা করা হইতো, সর্বপ্রথম কাকে সাজদা করা হইতো বলেন তো দেখি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাজদা করা হইতো। একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন সহিহ মুসলিমের হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আমরা অনেক মুহাজির এবং আনসার সাহাবী বসে আছি, ফাজাআ বাইরুন ফাসাজাদা লাহু, একটা উট এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদা করলেন। সাহাবা ইকরাম দেখলেন একটা উট এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদা করতেছেন। সাহাবা ইকরামের মধ্য থেকে কেউ কেউ বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাসজুদু লাকাল বাহায়েম ওয়াশাজার, আপনাকে দেখি কত চতুষ পর্যন্ত সিজদা করে, কত গাছপালা সিজদা করে, ফানাহানু আহাক্কু আন নাসজুদা লাকা, আমরাও চাই আপনাকে একটু সিজদা করতে, আমাদেরও মন চায়, আপনাকে যত মহব্বত করি জমিনে কোনো মাখলুককে এত মহব্বত করি না, আপনার জন্য নিজের জীবন দেওয়ার জন্য স্ত্রী পরিবার পরিজন ছেলে মেয়ে সব ছেড়ে দেওয়ার জন্য 24 ঘন্টা রেডি থাকি। আবু সুফিয়ান বলে, মা রাআইতু ফিন্নাসি আহাদান ইউহিব্বু আসহাবাকা আসহাবি মুহাম্মাদিন মুহাম্মাদান। আবু সুফিয়ান বলে, জমিনে কত মানুষ দেখছি কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মতো মানুষ জমিনে দেখি নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত বেশি মহব্বত করে, দুনিয়ার কোন মানুষ মানুষকে এত মহব্বত করে না। সেই সাহাবাই কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদেরও মন চায় আমরা একটু আপনাকে সেজদা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সাহাবীরা শোনো, উবুদু রাব্বাকুম ওয়া আকরিমু আখাকুম, শোনো, সেজদা করা আল্লাহর ইবাদত, এই সেজদা পাওয়ার অধিকার যিনি তোমার রব, যিনি তোমার মালিক, যিনি তোমার খালেক, তিনি শুধু সেজদা পাবেন, জমিনে আর দ্বিতীয় কেউ সেজদা পাবে না। সুতরাং আমি রাসূলের ইবাদত করা যাবে না, আমি রাসূলকে সেজদা করা যাবে না, ওয়া আকরিমু আখাকুম, আমাকে সম্মান করবা, আমাকে ইবাদত করবা না, আমার ইবাদত নাই আমার সম্মান করবা, আমি আল্লাহর রাসূল আল্লাহর নবী এই হিসাবে আমাকে সম্মান করবা, কিন্তু আমাকেও সেজদা করা যাবে না। যেখানে আল্লাহর রাসূলকে সিজদা করা যাবে না, আল্লাহর রাসূলকে সিজদা করলে শিরক হয়, সেখানে আল্লাহর অন্য কোন বান্দাকে আর সিজদা করা যাবে না কি? কিন্তু অসংখ্য ভাই বোনকে এই দেশে আমরা দেখি কবরের সামনে গিয়ে গিয়ে, বাবার সামনে গিয়ে গিয়ে বাবারে সিজদা করে, কবরে সিজদা করে, এই মানুষগুলোর ঈমান আছে কি নাই? সবাই বলে না, পিছনে যারা আছে ওরা মনে করতেছে ইমান আছে নাকি? আল্লাহ ছাড়া কাউকে যদি সিজদা করেন ইমান নাই, শিরক করলেন আপনি, আর শিরক করলে ইমান নাই। শিরক এমন এক জঘন্যতম অপরাধ, শিরকের কারণে আল্লাহর জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দেন। সূরা আল মায়েদার 72 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর সাথে যদি কেউ শিরক করে, আমি আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিই, জান্নাত তার জন্য হারাম। শিরক এমন গুরুতর অপরাধ, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সমস্ত গুনাহ মাফ করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ পাক মাফ করবেন না। সূরা আন-নাসার 48 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যত গুনাহ নিয়ে আসবা কিয়ামতের ময়দানে, আমি আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারি, কিন্তু শিরকের গুনাহ নিয়ে আসবা, আমি আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করব না। হাদিসে কুদসির মধ্যে সহিহ মুসলিমের হাদিসে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে লক্ষ্য করে বলেন, মান লাকিয়ানি বিকুরাবিল আরদে খাতিয়াতান, যদি কিয়ামতের ময়দানে আমার কোন বান্দা বিশাল বিশাল পাহাড় পরিমাণ পর্বত সমান সমান গুণা নিয়ে যদি আমি আল্লাহর কাছে হাজির হয়, লা ইউশরিকু বি শাইআ, জীবনে কোনোদিন আমি আল্লাহর সাথে শিরক করে নাই, লাকাইতুহু বিমিসলিহা মাগফিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই রকম বিশাল বিশাল পাহাড়ের মতো আমার মাগফিরাত নিয়ে আমার ওই বান্দার সাথে আমি মোলাকাত করব। সুবহানাল্লাহ, যেরকম বিশাল বিশাল পাহাড় পরিমাণ গুণা নিয়ে আসবে আমি আল্লাহও সেই পরিমাণ বিশাল বিশাল মাগফিরাত নিয়ে পাহাড় পরিমাণ মাগফিরাত নিয়ে আমার বান্দার সাথে মোলাকাত করব। সুবহানাল্লাহ, কিন্তু শর্তটা কি? লা ইউশরিকু বি শাইআ, বান্দা জীবনে কোন অবস্থায় শিরক করিও না। এজন্য শপথ হবে ঝড় বৃষ্টি মানব না, আল্লাহর সাথে কোনোদিন শিরক করব না, টাকা পয়সা যত লোভ আসুক না কেন কোন অবস্থায় আমি আল্লাহর সাথে শিরক করতে পারি না, কারণ শিরক হলো জুলমে আজিম, মহা অপরাধ, মহা অপরাধ। আমরা অনেক ভাই বোনকে দেখি গণকের কাছে গিয়ে হাত গনায়, আপনাদের দেশে গনায়নি? গণকের কাছে যাই বলে, ভাই আমার হাতটা দেখেন তো আমার কি অবস্থা, ভাই আমার তুলা রাশি দেখেন, আমার কুম্ভ রাশিটা দেখেন, কর্কট রাশিটা দেখেন, আগামী সপ্তাহ কেমন যাবে, আগামী মাস কেমন যাবে, আগামী বছর কেমন যাবে, এই যে ডিসেম্বর মাস শেষ, জানুয়ারি মাসের শুরুতে দেখবেন পত্র পত্রিকায় বিভিন্ন পঞ্জিকায় বিভিন্ন জায়গায় বের হবে 2019-18 সাল কুম্ভ রাশির কেমন যাবে, মেষ রাশির কেমন যাবে, তুলা রাশির কেমন যাবে, আছে না? এইরকম রাশি গণনায়, হাত গণনায়, শুভ অশুভ মঙ্গল অমঙ্গলে যদি আল্লাহর কোনো বান্দা বিশ্বাস করে, আল্লাহর বান্দার ইমান ভেঙে যায়, ইমান আর থাকে না। তাহলে আমাদের দেশে এরকম বিশ্বাস করার লোক আছে কি নাই? ওই মানুষগুলার ইমান আছে কি নাই? অথচ ওই মানুষ বসে আছে ইমান লয়ে কবরে যাইব, বসে আছে ইমান নিয়ে কবরে যাবে, এই আশা কিন্তু বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনে কারীমের মধ্যে বলেন, এমন এমন আমার অনেক বান্দা আছে তারা কিছুই জানে না, শুধু ইল্লা আমানিয়া, শুধু আশা লই বসে থাকে, ওয়া ইনহুম ইল্লা ইয়াজুন্নুন, শুধু ধারণার উপরে চলে, ধারণার উপরে চলে, ধারণা করে বসে আছে ইমান লই কবরে যাব, কিন্তু ইমানে নাই। তাহলে ইমান ভঙ্গের এক নম্বর কারণ কি? শিরক, আল্লাহর সাথে শিরক করা। আল্লাহর সাথে শিরকের আরো ভয়াবহ, আরো ভয়াবহ অনেকগুলো দিক আছে। আমাদের সমাজে তাকাইলে চতুর্দিকে অসংখ্য শিরক আর শিরক। আজকে অনেক ভাইদেরকে দেখি, যুবক ভাইদেরকে হাতের মধ্যে লাল সুতা বান্ধি রাখে, সুতা একটা বান্ধা থাকে, দেখেন না? ইদানিং বেশি দেখা যায়, হাতের মধ্যে চুড়িও দেখা যায়, হাতের মধ্যে আবার লাল সুতাও দেখা যায়। এখন যুবকেরা নারীদের মতো ছুরি পরতে পছন্দ করে, নারীদের মতো গলার হার পরতে পছন্দ করে, কানের দুল পরতে পছন্দ করে, নারীর মতো পোশাক নামাই দিতে পছন্দ করে, নারীর মতো চুল লম্বা রাখতে পছন্দ করে, এরকম আছে না? আবার বিপরীত দিকে অনেক মা বোনকেও দেখা যায় পুরুষের মতো চলাফেরা করতে পছন্দ করে, পুরুষের মতো শার্ট প্যান্ট পরে রাস্তায় চলাফেরা করে, পুরুষের মতো প্যান্টটাকে উপরের দিকে টাকনোর উপরে তুলে দেয়। টাকনোর উপরে তুলবে কি, পুরুষ না মহিলা? আমরা দেখি মা বোনেরা মহিলারা তুলে দেয়, পুরুষের আমলটা করে, আর পুরুষেরা নামাই দিয়ে রাস্তার ময়লা আবর্জনা সব পরিষ্কার করে ফেলে। পুরুষে আমল করে নারীরটা, নারী আমল করে পুরুষেরটা, কারণ নিজেরটা ভালো লাগে না, পুরুষের কাছে নারীরটা ভালো লাগে, নারীর কাছে পুরুষেরটা ভালো লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাআনাল্লাহুর রাজুলা ইয়ালবিসুল মারআ ওয়াল মারআতা তালবিসুর রাজুলা, ওই পুরুষের উপরে আল্লাহর লানত যেই পুরুষ নারীর পোশাক ব্যবহার করে, ওই নারীর উপরেও আল্লাহর লানত যেই নারী পুরুষের পোশাক ব্যবহার করে। আজকে আমাদের যুবকেরা দেখা যায় চুড়ি পরে, চুড়ি পরতে ভালো লাগে, তারপরে আপনার হাতের মধ্যে একটা লাল সুতা বাঁধে, কি ব্যাপার ভাই লাল সুতাইতে? কি বলে যে এটা অমুক দরগা থেকে, অমুক দরবার থেকে দিছে, হুজুর বলে দিছে এই লাল সুতা তোমার সাথে যদি থাকে কোন ধরনের বিপদ আপদ মুসিবত সব কিছুই আসবে না। কি নাউজুবিল্লাহ বলবেন না সুবহানাল্লাহ, কোথায় নাউজুবিল্লাহ কোথায় সুবহানাল্লাহ এটা অনেকে জানে না। আমাদের দেশের এক পাগল নাম বললাম না, ওই পাগল একদিন এক বিশাল ওয়াজ মাহফিলে তার লক্ষ লক্ষ ভক্ত আছে, মুরিদান আছে, লক্ষ লক্ষ মানুষের সামনে বলে, ভাইয়েরা শুনেন আমি একটা কথা বলি, আমি কিন্তু মা ফাতেমার স্বামী। এরকম এক পাগল আছে না, বলছে একদিন যে আমি মা ফাতেমার স্বামী, এই কথা বলছে। তখন মুরিদানেরা সামনে যে ব্যাকল গুলো বসে আছে, ওই ব্যাকল গুলো বলতেছে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। এটা কি সুবহান আল্লাহ বলবে না নাউজুবিল্লাহ বলবে? আর হেরা বলতেছে কি সুবহান আল্লাহ বলবে, নাউজুবিল্লাহ বলতেছে সুবহান আল্লাহ। আর নাউজুবিল্লাহ বলে ওই ব্যাকলের ওই বেয়াদবের তো পিটানো দরকার। বেটা তোর মা ফাতেমা বলতেছ, ফাতেমার মা বলতেছ, আবার বিয়ে করছ কেমনে? মারে বিয়ে করা যায় নাকি? তুই বেটা বলতেছ মা ফাতেমা, আবার কস মা ফাতেমার স্বামী, তুই তো মার স্বামী হইলি কেন, তো পিটানো দরকার না? কিন্তু ওই মানুষগুলোর বিবেক আকল সব গেছে, বলতেছে সুবহান আল্লাহ। কোথায় সুবহান আল্লাহ বলবে, কোথায় আলহামদুলিল্লাহ বলবে, কোথায় নাউজুবিল্লাহ বলবে এটাও জানে না। তাহলে আমরা যেটা বলতেছিলাম যে লালসুতা মানুষকে বিপদ থেকে উদ্ধার করতে কি পারে? এই লালসুতা যদি উদ্ধার করবে এই কথা বিশ্বাস করে তার ইমান শেষ। আমাদের সমাজে দেখি বাচ্চাদের কপালের মধ্যে এই জায়গায় একটা কালো চিহ্ন দেওয়া থাকে, আপনাদের দেশে দেয়নি এরকম দেওয়া থাকে। ক্ষেতের মধ্যে জমির মধ্যে দেখবেন অনেক ধরনের কাপড়ের মধ্যে কালো, কাপড়ের মধ্যে সাদা, সাদা কাপড়ের মধ্যে কালো, বিভিন্ন রকমের চিহ্ন দেওয়া থাকে, থাকে না? কেন থাকে বলে যে এটা যদি দেওয়া হয় কেউ আর মুখ দোষ লাগাইতে পারবে না, কেউ যদি বদনজর দেয় সেই লোক একবারে সুনকালিয়ে বরবাদ হয়ে যাবে, বাস এটা তাকে বদনজর থেকে রক্ষা করবে। এই জাতীয় আকীদা বিশ্বাস পোষণ করার নাম শিরক। ওই শিশুকে, ওই ফসলকে, ওই ক্ষেত খামারকে উদ্ধার করার, হেফাজত করার, সুন্দর রাখার, মুক্ত রাখার মালিক হলেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কোন ওই রকম কালো জিনিস, কালো ফোঁটা দেওয়া এগুলো কোন মানুষকে বিপদ আপদ থেকে উদ্ধার করতে পারে। বিপদে পড়ে, মুসিবতে পড়ছে কোনো এক জায়গায়, সাথে সাথে ডাক মারে ইয়া আলী, ইয়া আলী বলে না, শুনছেন কোনোদিন ইয়া আলী? তারপরে যে কোনো একটা জিনিস, শক্ত জিনিস ধাক্কা দিব, ধাক্কা দেওয়ার সময় কয়েকজন মিলে কয় কি ইয়া আলী, এই ইয়া আলী বলে ডাক দেওয়া এটাও শিরক। তোমার শক্তির দরকার হবে, তুমি ডাক দিবা ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আল্লাহ আমার এটা দরকার, আল্লাহ আমার এটা দরকার, আল্লাহ খুশি হয়। কিন্তু আল্লাহরে ডাক না দিয়ে তুমি ডাক দিতেছ ইয়া আলী, আলীরে ডাক দিতেছ, আলী এসে কি তোমার এখানে শক্তি বাড়াই দিব, এই বিশ্বাস পোষণ করা শিরক। অনেকে আবার দেখি ডাক মারে ইয়া গাউসুল আজম, এরকমও ডাক দে, ডাক দে না? তাহলে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কবর থেকে এসে তোমার এখানে শক্তি যোগাইব, এই বিশ্বাস পোষণ করার নাম হলো শিরক, এগুলার নাম শিরক। এরকম সমাজের অসংখ্য জিনিস, সকালবেলা ঘর থেকে বের হয়েছে, রাস্তা দিয়ে যাওয়ার সময় খালি কলস দেখে গেছে, বলে যে আজকের দিনটা বরবাদ, ভালো একটা শুভ কাজে রওনা দিছিলাম, খালি কলস দেখছি, আজকে আর কাজটা শুভ হবে না, ভালো কাজটা করা যাবে না। শনিবারে মঙ্গলবারে বিয়ে হয় না, ঘটনা কি ভাই, শনিবারে বিয়ে নাই কেন, মঙ্গলবারে বিয়ে নাই কেন? আমরা তো ইমাম সাহেব, শুক্রবারে শুধু বিয়ের দাওয়াত আর বিয়ের দাওয়াত, খালি সিরিয়াল দিতে হয় জুমার পরে একটা, এই সময় একটা, এই সময় একটা, খালি বিয়ের দাওয়াত। তো বিয়ে সব শুক্রবারে কেন, শনিবারে হয় না কেন, মঙ্গলবারে হয় না কেন? কয় ভাই শনিবার আর মঙ্গলবার শুভ না অশুভ? নাউজুবিল্লাহ, আল্লাহর দিন সবগুলাই সমান। যদি কেউ বিশ্বাস করে শনিবারে মঙ্গলবারে বিয়ে হলে বরবাদ, তার ইমান থাকবে শিরক। এরপরে আমরা দেখি মোহরানা ধরছে, মোহরানার মধ্যে 5 লক্ষ 1 টাকা 10 পয়সা, এরকম মোহরানা দেখছেন? হ্যাঁ, সোজা সোজা 5 লক্ষ নাই, 5 লক্ষ এক টাকা দশ পয়সা। তো ভাই এক টাকা দশ পয়সা এটা কেন? বলে যে সোজা সোজা যদি পাঁচ লক্ষ ধরা হয় তাহলে কিন্তু এখানে বিপদ আপদের সম্ভাবনা আছে, ওই এক টাকা দশ পয়সা বাড়াই দিলে ওই এক টাকা দশ পয়সার কারণে বিপদ আপদ থেকে রক্ষা পাই যাইব। নাউজুবিল্লাহ। মুসলমানের আকীদা, মুসলমানের বিশ্বাস, মুশরিকের বিশ্বাসকেও হার মানায়। হিন্দুদের, বৌদ্ধদের, ইহুদিদের, খ্রিস্টানদের যে বিশ্বাস তার থেকে আরো জঘন্য বিশ্বাস মুসলিম সমাজের রন্ধ্রে রন্ধ্রে রগের ভিতরে একবারে ভিতরে ভিতরে শিরা উপশিরায় ঢুকে গেছে। শেরেক আর শেরেক, শেরেকের বিস্তার সমাজে। সন্ধ্যার সময় মহিলারা কাপড় চোপড় বাহিরে রাখে না, কয় সূর্য ডুবার সময় যদি কাপড় চোপড় দেখে তো ওই বাড়িতে লক্ষ্মী প্রবেশ করে না। মুসলমানের বাড়িতে কি লক্ষ্মী আসে? লক্ষ্মী কাদের বাড়িতে আসে? লক্ষ্মীর পূজা করে কারা? এখন মুসলমানের ঘরে ঘরে লক্ষ্মীতে বিশ্বাস করে, বলে যে আমার বউটা খুব লক্ষ্মী, বলে না অনেকে বলে বউটা বিয়ে করার পরে পরিবারে খুব উন্নতি সমৃদ্ধি দেখা দিছে, বউটা খুব লক্ষ্মী, মেয়েটা খুব লক্ষ্মী, আমার লক্ষ্মী মেয়ে। তো লক্ষ্মী মুসলমানের থাকে না হিন্দুর থাকে? অথচ মুসলমানের ঘরে ঘরে লক্ষ্মী ঢুকে গেছে। এই লক্ষ্মীর বিশ্বাস মুসলিমদের ঘরে ঘরে, লক্ষ্মীর বিশ্বাস, অলক্ষ্মীর বিশ্বাস, এটা করলে ঘরের মধ্যে লক্ষ্মী আসে, এটা করলে অলক্ষ্মী আসে, এই জাতীয় অসংখ্য বিশ্বাস আর বিশ্বাস ঘরের মধ্যে। সকালবেলায় দোকানে যাবেন, প্রথম কাস্টমার বাকি দিবে না। ঘটনা কি ভাই, বাকি দিলে অসুবিধা কি? প্রথম কাস্টমার যদি বাকি দেওয়া হয় সারাদিন এইভাবে বাকিতে বাকিতে যাবে। পহেলা বৈশাখ আসলে প্রথম বছরের দিন ভালো ভালো খাবারের ব্যবস্থা করে, ভাই আজকে ভালো খাবার করলে সুবিধাটা কি? আজকে যদি ভালো খায় সারা বছর ভালো খাইবে। একদিন ভালো খাইলে সারা বছর কি হবে? ভালো খাইতে পারবে। এই জাতীয় চিন্তা চেতনা আকীদা। রবিবার আসলে বাস কাটে না, আপনাদের দেশে কি বারে কাটে না? হ্যাঁ, বৃহস্পতিবারে। কোন এলাকায় আছে রবিবারে? আমাদের এলাকায় রবিবারে বাস কাটে না, এই এলাকায় বৃহস্পতিবারে বাস কাটে না। ভাই বাস কাটলে অসুবিধা কি? বৃহস্পতিবারে যদি বাস কাট তো তোমার এই বাস যার পুরাটা বরবাদ, ছারখার হয়ে যাইব, সব শেষ। বৃহস্পতিবারে দোষটা কি? এই জাতীয় শেরেক যদি গণনা করি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গণনা করতে করতে সমাজের শেষ করতে পারবেন না। যে মুসলমানের সমাজে শেরেক রন্ধ্রে রন্ধ্রে, সেই মুসলমান আবার ইমান নিয়ে কবরে যাইব এই আশায় বসে আছে। একেবারে দেখবেন যে প্রত্যেক ঘরে ঘরে শিরকের আস্তানা, প্রত্যেক ঘরে ঘরে বিপদে পড়ছে, সাথে সাথে লাফ মারি উঠি বলতেছে আল্লাহ এই বিপদ থেকে যদি আমি বাঁচি অমুক বাবার অমুক দরগাহে আমি পাঁচশো টাকা দিব। অমুক দরবারে তুমি পাঁচশো টাকা দিবে কেন? তুমি মসজিদ আছে তোমার ঘরের পাশে আল্লাহর ঘর, আল্লাহর ঘরে পাঁচশো টাকা দাও। তোমার ঘরের পাশে মাদ্রাসা আছে, তোমার মাদ্রাসায় পাঁচশো টাকা দাও। ওখানে আল্লাহর একজন বান্দা, দিনদার বান্দা, সালেহীন বান্দা মারা গেছে, তাকে কবর দিছে, উনি কি কবরে ওনার টাকা পয়সা দরকার আছে? টাকা পয়সা দিয়ে তো গাঞ্জা খায়, মদ খায়, সেখানে গান বাজনা হয়, তুমি সেখানে টাকা দিবা কেন? আর ওই হুজুরের জন্য টাকা দিলে হুজুরে কি তোমার বিপদ উদ্ধার করে দিতে পারবে? উদ্ধার করবে কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই জাতীয় শিরকি বিশ্বাস মুসলিমদের রন্ধ্রে রন্ধ্রে দেখা যায়। টাকে টাকে গরু নিয়ে মুসলমান রওনা দিছে। মুসলমান গরু নিয়ে রওনা দিবে কোন দিকে বলেন তো দেখি? আল্লাহর ঘরের দিকে রওনা দিবে। আল্লাহর ঘরের দিকে গরু ছাগল পশু নিয়ে রওনা দেওয়া এটা ইবাদত। হজ্জে কেরান, হজ কয় প্রকার? তিন প্রকার। এক প্রকারের হজের নাম হজ্জে কেরান। হজ্জে কেরান হলো যখন আল্লাহর ঘরের উদ্দেশ্যে রওনা দিবেন সাথে করে কোরবানির পশুটাও নিয়ে যাইবেন। এই গরু নিয়ে, ছাগল নিয়ে, মহিষ নিয়ে, আপনার উট নিয়ে আল্লাহর ঘরের দিকে রওনা দিবেন। আজকে দেখা যায় আল্লাহর বান্দা গরু ছাগল নিয়ে আল্লাহর ঘরের দিকে রওনা দেয় না, রওনা দেয় চট্টগ্রামের দিকে, রওনা দেয় সিলেটের দিকে, রওনা দেয় ফরিদপুরের দিকে, রওনা দেয় বরিশালের দিকে। কি রওনা দেয় না? আল্লাহর ঘরের দিকে পশু নিয়ে রওনা দিতে হবে, এটার নাম তাওহীদ। আর অন্যদিকে গরু নিয়ে, ছাগল নিয়ে রওনা দিবেন, এটার নাম শিরক। মান্নত করবেন আল্লাহর জন্য, দোয়া করবেন শুধু আল্লাহর কাছে, ছেলে দরকার, মেয়ে দরকার, যা দরকার, ইজা সালতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইস্তানতা ফাসতাইন বিল্লাহ। আল্লাহ রাসূল বলেন তোমার যা দরকার চাইবে আল্লাহর কাছে, তোমার সাহায্য দরকার আল্লাহর কাছে চাইবা। ওয়া ইজা সালাকা ইবাদি আন্নি ফা ইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাইজা দান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমার যা কিছু দরকার আমি আল্লাহর কাছে চাও, আস্তাজিব লাকুম, তুমি চাওয়ার সাথে সাথে আমি আল্লাহ সাড়া দিই। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে শুধু আপনি মনে মনে চিন্তা করতেছেন কিছু চাইবেন সেটাও আল্লাহ জানেন। সুবহানাল্লাহ, তাহলে আপনি আল্লাহর কাছে না চাই অন্যান্য আল্লাহর মাখলুকের কাছে, সেও আল্লাহর গোলাম, আপনিও গোলাম, এক গোলাম আরেক গোলামের কাছে চায়, বাড়িওয়ালার কাছে না চায় বাড়ির দারোয়ানের কাছে চায়। আপনি ভিক্ষা করতে গেছেন বা কোনো সাহায্য চাইতে গেছেন কার কাছে চাইবেন? বাড়িওয়ালার কাছে? বাড়িওয়ালার কাছে চায় না, চায় কার কাছে? দারোয়ানের কাছে, গেটে লোক বসে রয়েছে তার কাছে চায়, এক গোলাম আরেক গোলামের কাছে চায়। সবকিছুর মালিক আসমান জমিন সমস্ত মাখলুকাতের যিনি মালিক, আমার যা দরকার যিনি আমার খালেক, যিনি আমার রব, যিনি আমার মালিক, চাইতে হবে একমাত্র তার কাছে। এটা যদি না চাই অন্যদিকে চান শিরক, ইমান চলে যাবে। তাহলে আর আমরা এই আলোচনা বেশি দীর্ঘায়িত করলাম না। এক নম্বর কি কারণ? শেরেক। শেরেক করবেন ইমান শেষ। তাহলে আপনি সবসময় এটা খেয়াল রাখবেন যে এক ফকির এক বাড়িতে গেছে ভিক্ষার জন্য, কুকুরে ধরছে, কয় ভাই আমার ভিক্ষার দরকার নাই, কুকুরটা একটু সামলাই নাও, কুকুর বাঁচাও, কুকুর থেকে আমারে বাঁচাও, ভিক্ষা দিও না দরকার হলে। আপনি দরকার হলে আমল যা করবেন কিন্তু সবসময় সতর্ক থাকবেন, কোনো অবস্থায় শেরেক কর্ম না, শেরেক থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখবেন, শেরেক থেকে 100 গজ দূরে থাকবেন। গাড়ির পিছনে যে লেখা থাকে না 100 গজ দূরে থাকুন। আপনি আমি সবসময় ইমান রক্ষা করার জন্য, ইমানের হেফাজতের জন্য শেরেক থেকে সবসময় দূরত্ব বজায় রাখবেন। কিন্তু আমরা শেরেক বুঝি না, কোনটা শেরেক এটাই বুঝি না। দেখা যায় শেরেকও করি আবার মনে করি আমার ইমানও আছে। দুই নম্বরে ইমান ভঙ্গের যে কারণ সেটি হলো মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসায়েত ইয়াদউহুম ওয়া ইয়াসআলুহুম। দুই নম্বরে ইমান ভঙ্গের কারণ হলো আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো ওয়াসায়েত, কোনো মধ্যস্থতাকারী নিয়োগ দেওয়া, যে আমি আল্লাহর কাছে সরাসরি যাব না, মাঝখানে একটা ওয়াসায়েত রাখলাম, এই ওয়াসায়েতের মাধ্যমে আমি কিয়ামতের ময়দানে সুপারিশ পেয়ে যাব, আমি তার কাছে বিপদ আপদ যা দরকার সে আমার সব প্রয়োজন মিটাই দিব, তার উপরে আমি তাওয়াক্কল করব, যা চাইবো তার কাছে চাইবো। এইরকম আল্লাহ এবং আমার মাঝখানে একটা ওয়াসায়েত যদি লাগাই দিই, ঠিক করে রাখি, তাহলে ইমান শেষ, ইমান ভঙ্গ হয়ে যায়। মক্কার মুশরিকদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এই তোমরা এই মূর্তির পূজা করো কেন? বলছে আমরা মূর্তির পূজা করি, ওয়ায়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ। সূরা ইউনূসের 18 নম্বর আয়াত বলতেছে এই মানুষগুলাকে, এই মূর্তিগুলো, এই মাবুদগুলো আমাদেরকে কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবে। সুপারিশের আশায় তারা মূর্তি পূজা করত, মূর্তি পূজা এমনি সাথে সাথে করতো না। তারা যে মক্কায় 360টা মূর্তি বানাইছে, মূর্তিগুলো কিন্তু কোনো খারাপ মানুষের মূর্তি না, এগুলো কিন্তু কোনো চোর ডাকাত সন্ত্রাসের মূর্তি না, এই মূর্তিগুলো সব ভালো মানুষের মূর্তি, নবী রাসূলদের মূর্তি, অলিয়া উলিয়াদের মূর্তি বানাইছে তারা। সেখানে ঈসা আলাইহিসসালামের মূর্তি ছিল, মরিয়ম আলাইহিসসালামের মূর্তি ছিল, ইব্রাহিম আলাইহিসসালামের মূর্তি ছিল, ইসমাইল আলাইহিসসালামের মূর্তি ছিল, এদের মূর্তি। এবং তাদের উদ্দেশ্যও কিন্তু সৎ, উদ্দেশ্য হইল ওয়ায়াকুলুনা হাউলাই শুফাউনা ইনদাল্লাহ, আল্লাহর কাছে এরা আমাদেরকে জন্য সুপারিশ করবে। সূরা জুমারের 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন এর পিছনে তাদের আরো একটা উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যটা ছিল লা ইউকাররিবুনা ইলাল্লাহি জুলফা, যে আমাদের মাঝে আর আল্লাহর মাঝে সেতু বন্ধন স্থাপন করবে। এই মূর্তিগুলোর যদি আমরা ইবাদত করি, উপাসনা করি, এরা আমাদেরকে আল্লাহর মুকাররাবিন বানাই দিবে, আল্লাহর নিকটে পৌঁছাই দিবে। আমরা ওলামায়ে কেরামদের কাছে যাব, ওলামায়ে কেরামের সোহবতে থাকব। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো ওলামায়ে কেরাম থেকে এলেম হাসিল করব, এলেম নেওয়ার জন্য ওলামায়ে কেরাম থেকে দিন শিখতে হবে, দিন বুঝতে হবে, দিন জানতে হবে। দিন নিজে নিজে বোঝা যায় না, নিজে নিজে শেখা যায় না। দিন শেখার জন্য অবশ্যই ওলামায়ে কেরাম লাগবে। ওলামায়ে কেরাম যদি না লাগতো তো আল্লাহ কিতাব একটা দিয়ে দিত, দিয়ে বলতো ও দুনিয়ার মানুষ কিতাব দিয়ে দিছি, কিতাব পড়ে পড়ি তোরা আমল কর, আল্লাহ কথা বলে দিত না? কিন্তু আল্লাহ বলেন আমি কিতাব দেওয়ার সাথে সাথে ওই কিতাব শেখানোর জন্য, তালিম দেওয়ার জন্য আমি আল্লাহ একজন নবীও পাঠাই দিছি। সুবহানাল্লাহ। ওই নবী যেভাবে কিতাবের তালিম দিবে, দুনিয়ার মানুষ ওই তালিম অনুযায়ী শিখতে হবে, বুঝতে হবে। এজন্য কোরআনে কারিম শুধু অর্থ পড়ে স্বাভাবিকভাবে শুধু আমল করা শুরু করা যাবে না, কোরআনের অর্থ করে নিজে নিজে বোঝা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা বাক্যের আমল করে দেখাই দিছেন। কোরআনে কারিমের প্রত্যেকটা আয়াতের তাফসীর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং ওলামায়ে কেরামের সোহবতে থাকতে হবে, ওলামায়ে কেরামের সান্নিধ্যে থাকতে হবে, কিন্তু উদ্দেশ্য হবে আমার এলেম নেওয়া আর আমলটা শিখা। আমি আমলটা কেমনে করব? আমল শিখব, এলেম নিব, কিন্তু কেয়ামতের ময়দানে ওলামায়ে কেরাম আমাকে জাহান্নাম থেকে বাঁচাই দিব, আমাকে সুপারিশ করে দিব, আমাকে উদ্ধার করে দিব, এই নিয়তে ওলামায়ে কেরামের সোহবতে থাকা যাবে না। অনেকে কিন্তু সারা জীবন সুদ খায়, সারা জীবন ঘুষ খায়, যখন শেষ জীবনে আসে চিন্তা করে হারে এগুলা থেকে তওবা করার রাস্তা কি? বলে যে একজন উকিল ব্যারিস্টার যদি নিয়োগ দিতে পারি তাহলে আমার সুদ ঘুষ যত অপরাধ করছি কিয়ামতের ময়দানে আমার সব কিছু থেকে বাঁচাই জান্নাতে নিয়ে যাইব, এই আশায় কিন্তু সমাজে অনেক মানুষ দৌড়ায়, এরকম মানুষও আছে। আবার দেখবেন কিছু মানুষ টেলিভিশনের মধ্যে বিজ্ঞাপন দিয়ে দিয়ে বলে আপনার কি অমুক জিনিস দরকার, আপনার কি অমুক জিনিস দরকার, আপনার কি এটা দরকার, চলে আসেন আমাদের ওই ঢাকা শহরের অমুক অমুক জায়গায় দরবার বানানো আছে, চলে আসেন টাকা পয়সা সব নিয়ে হাদিয়া নিয়ে আমাদের এখানে আসলে সব মুশকিল আসান হয়ে যাইব, এরকম ব্যবসায়ীও আছে সমাজে, আছে না? টেলিভিশনেও বিজ্ঞাপন দেয়, টেলিভিশনে বিজ্ঞাপন দেয় কারা? তারা ব্যবসায়ী, ব্যবসার তো বিজ্ঞাপন দেয়, বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন দেয়। দেখবেন যে টেলিভিশনে বিভিন্ন এখন দরবারেরও বিজ্ঞাপন দেয় যে অমুক জায়গায় চলে আসেন, আপনাকে অশান্তিতে আছেন, স্বামী স্ত্রী ঝগড়া বিবাদ, টাকা পয়সা দরকার, কি কি দরকার সব এখানে দেওয়া হয়, চলে আসেন, এরকম বিজ্ঞাপনও দেয় এখন ধর্ম ব্যবসায়ীরা। তারপরে যারা এরকম ঠিকাদারি, ধর্মের ঠিকাদারি নিছে, আর মূর্খ মানুষগুলো, জাহেল মানুষগুলো দিন না জানার কারণে, দিনের কোনো জ্ঞান না থাকার কারণে লক্ষ লক্ষ মূর্খ মানুষ দৌড়ায়, লক্ষ লক্ষ মূর্খ মানুষ দৌড়ায়। তাহলে এরকম মধ্যস্থতাকারী বানাইবেন ইমান শেষ। এটা কয় নম্বর গেল? তিন নম্বরে ইমান ধ্বংসের, ইমান নষ্টের কারণ, ইমান ভেঙে যাওয়ার কারণ হলো মাল্লাম ইউকাফিরিল মুশরিকিন ওয়া সাহহাহ মাযহাবাহুম ওয়া শাক্কা ফি কুফরিহিম। যে লোক মুশরিকের মুশরিক মনে করে না, কাফের মনে করে না, যে লোক মুশরিকের মতবাদকে সহি মনে করে, বিশুদ্ধ মনে করে অথবা সন্দেহ পোষণ করে, এই লোকও কাফের, এই লোকেরও ইমান চলে যাবে, ইমান ভেঙে যাবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটা মাত্র দিন প্রতিষ্ঠিত করেছেন, মনোনীত করেছেন, সেটার নাম কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আচ্ছা, এবার এবার বলেন সৃজনশীল প্রশ্ন, এবার সৃজনশীল প্রশ্ন তো বুঝেন, মানে আলোচনার ভিতর থেকে প্রশ্ন, উত্তর কিন্তু আলোচনার মধ্যে আছে। বলেন দেখি, ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম না সর্বনিম্ন ধর্ম? সবাই জিরো পাইছেন, ফেল করে গেছেন ইমানের পরীক্ষায়, সবাই ফেল, আবার ইমান লয়ে কবরে যাবেন বসে দিয়েছেন। কে বলছে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম? একটু আগে কিন্তু বলে দিছি, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত দিন হলো ইসলাম। তো ইসলামে দিনেই একটা, সেখানে শ্রেষ্ঠ আর নিম্ন পাইলেন কই? শ্রেষ্ঠ হইতে হইলে চারি পাঁচটা লাগে, চারি পাঁচটা থাকলে না একটা এক নম্বর হয়, একটা দুই নম্বর হয়, একটা তিন নম্বর হয়, একটা ফার্স্ট, একটা সেকেন্ড, একটা থার্ড, একটা ফোর্থ। আল্লাহ বলতেছেন জমিনে দিনে হক একটাই শুধুমাত্র, সেটার নাম ছাত্র একটা, তো সেটা রোল নম্বর কত? এক, সেটাই একমাত্র। এখন আপনি যদি বলেন যে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, কি গর্ব করে কিছু মানুষ বলে যে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, আমরা শ্রেষ্ঠ ধর্মের লোক। তা বাকিগুলার আপনি স্বীকৃতি দিয়ে দিলেন সুন্দর করে যে ওগুলো আল্লাহর এক একটা মনোনীত ধর্ম, তবে এগুলোর মধ্যে আমাদেরটা শ্রেষ্ঠ। কিন্তু আল্লাহ বলতেছেন আল্লাহ বলেন বান্দা ইসলাম বাদ দিয়ে যদি অন্য কোন দিন অন্য কোন ধর্ম অনুসন্ধান করো, খবরদার জমিনে আমার দ্বিতীয় কোন ধর্ম নাই, দ্বিতীয় কোন দিন নাই। অন্য কোন দিন তোমার থেকে গ্রহণ করা হবে না। তাহলে ইসলাম তো একটাই, ধর্ম কয়টা, দিন কয়টা? একটাই। খবরদার কোনদিন সর্বশ্রেষ্ঠ বলবেন না, এটা একমাত্র দিন, একমাত্র ধর্ম ইসলাম। আল্লাহ বলছেন ইন্না দীনা ইনদাল্লাহি আল ইসলাম, একমাত্র এটা, এটার উপরেও নাই নিচেও নাই, এটা জমিনে একমাত্র। এখন আপনি যদি বাকিগুলা কেউ স্বীকৃতি দিয়ে দেন, বলেন যে সবগুলা আল্লাহর ধর্ম, একটা পালন করলেই হয়, যে কোনোটা পালন করলেই জান্নাতে যাওয়া যায়, কি সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ? আল্লাহর জমিনে এই দেশে বাংলাদেশে এখন অসংখ্য বুদ্ধিজীবী বাহিরেছে, অসংখ্য বড় বড় পণ্ডিত বাহিরেছে, জ্ঞানী বাহিরেছে, এরকম কথা বলে যে সবগুলা আল্লাহর ধর্ম, যে কোনো একটা পালন করলেই হয়, সবাই জান্নাতে যাইব, নাউজুবিল্লাহ। এইরকম ফির সাহেবের নামে, দরবারের নামেও লোক বাহিরেছে, কয় আমার এখানে সব ধর্মের লোকদেরকে স্বাগতম, সবাই আসবা, এটা হিন্দু ধর্মের আস্তানা, এটা বৌদ্ধ ধর্মের, এটা খ্রিস্টান ধর্মের, জায়গাও বানায় আলাদা আলাদা, বলে যে সবাই দরবারে আসবা, সবাই জান্নাতে যাইবা, নাউজুবিল্লাহ। যেই লোক দাওয়াত দিছে সবাই আসো, সবাই জান্নাতে যাবে, আর সবাই যার যার ধর্ম পালন করলে জান্নাতে যাবে, এই লোকও মুশরিক, এই লোকেরও ইমান নাই। এজন্য ইমান বঙ্গের ইমান নষ্ট হওয়ার একটা কারণ হলো মুশরিককে কাফের মনে না করা, মুশরিকের মতবাদকে সহি মনে করা। কিন্তু আজকে ইসলামের পরিবর্তে মানবতার ধর্ম বাইরেছে। কিছু লোক বলে যে আমার ধর্ম মানবতা, মানে আমি হিন্দুও না মুসলমানও না খ্রিস্টানও না, আমি কি মানবতাবাদী? এই মানবতাবাদীও মুশরিক। ইসলামে পৃথিবীতে একমাত্র মানবতাবাদী ধর্ম, সুতরাং আপনি যদি মানবতাবাদী হন ইসলাম পেনে চলতে হবে। তাহলে কয়টা গেল? তিন নম্বর গেল, আমরা সংক্ষেপে শেষ করে দিব। তিন নম্বর হইল মুশরিককে মুশরিক মনে না করা, তার মাজহাবকে তার মতবাদকে সহি মনে করা, তার কুফরের ব্যাপারে সন্দেহ পোষণ করা। চার নম্বরে আসেন, মান ইতাকাদা আন্না হুদা গাইরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকমালু মিন হাদিহি। চার নম্বরে ঈমান ভঙ্গের কারণ হলো যদি আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের থেকে, আদর্শের থেকে অন্য কোন আদর্শকে, অন্য কোন সুন্নতকে আপনি বেশি পরিপূর্ণ মনে করেন, বেশি আদর্শ মনে করেন, বেশি ভালো মনে করেন, বাস আপনার ঈমান শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক খুতবার, প্রত্যেক বক্তৃতার শুরুতে বলতেন আম্মা বাদ ফা ইন্না খাইরাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খাইরাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েত হলো একমাত্র শ্রেষ্ঠ হেদায়েত। এখন আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের থেকে অন্য কোনো আদর্শকে উত্তম মনে করেন, আপনার ঈমান ভেঙে যাবে, মাথার চুল কাটবেন। চুলটা কার মতো কাটবেন? কি কার মতো? আবু বকরের মতো, ওমরের মতো, উসমানের মতো, আলীর মতো? কিন্তু আমাদের যুব সমাজ, আজকে যেই যুব সমাজের উদ্যোগে মাহফিল, যুব সমাজ চুল কাটে কার মতো? সেলুন দোকানে চতুর্পাশে বিভিন্ন কাটিং দেওয়া আছে, কাটিং এর মধ্যে লেখা আছে এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর, জিজ্ঞাসা করে আপনি কোন কাটিং দিবেন, এগুলো সবগুলা হলো মুশরিকদের কাটিং। বড় বড় খেলোয়াড়, বড় বড় গানের শিল্পী, সব অমুসলিম মুশরিক তাদের চুলের কাটিং ফলো করে করে মুসলিম যুবকেরা চুল কাটে। মুসলিম যুবক মনে করতেছে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আজকের জমানায় অসল, আজকের জমানায় ওইসব মুশরিকদের সংস্কৃতি চলে, তাহলে ইমান থাকবে? হাফ প্যান্ট পরে পরে অসংখ্য যুবক ঘোরাফেরা করে, মায়ের সামনেও হাফ প্যান্ট পরে ঘুরে, বাপের সামনেও হাফ প্যান্ট পরে ঘুরে, বোনের সামনেও হাফ প্যান্ট পরে পরে ঘুরে, একটু লজ্জা শরম বিন্দু মাত্র নাই, রাস্তায় বাইর হয়। তাহলে হাফ প্যান্ট পরে পরে ঘুরা, এটা কি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নাকি মুশরিকদের কাফেরদের আদর্শ? মুশরিক আদর্শ পছন্দ, মুসলমানের আদর্শ ভালো লাগে না। ডান হাত দিয়ে খাইতে পছন্দ হয় না, বাম হাত দিয়ে খাইতে ভালো লাগে, অনেকে ইচ্ছা করেও বাম হাত দিয়ে খায়, মানে বাম হাত দিয়ে খাওয়াকে বেশি একটু আধুনিকতা, আধুনিক মানসিকতা সম্পন্ন মানুষ মনে হয়। ডান হাত দিয়ে খাইলে তো এগুলো পুরানা আমলের মানুষ, আর বাম হাত দিয়ে খাইলে আধুনিক বিজ্ঞান মনস্ক মানুষ। এইরকম ডান হাত বাদ দিয়ে বাম হাত দিয়ে খাওয়াকে যদি বেশি পছন্দ করেন, বাস ইমান কি? মনে করবেন না যে ইমান একবার ডুবছে, যত নির্যাতন করি, যত মারি, যা করি, এটা আর বের হবে না। এটা এরকম জিনিস না, ইমান চলে যায়, ইমান থাকে না ভিতরে। তাহলে কয় নম্বর গেল? এটার অনেক আমরা আর ব্যাখ্যা যাচ্ছি না। চার নম্বর হইল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের থেকে, সুন্নতের থেকে অন্য কোন আদর্শকে উত্তম মনে করা। আল্লাহ পাক কোরআনে কারিমে স্পষ্ট বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার রাসূলের মধ্যেই দুনিয়ার মানুষের জন্য কিয়ামত পর্যন্ত সব থেকে উত্তম আদর্শ আছে। এটাই কিয়ামত পর্যন্ত একমাত্র উত্তম আদর্শ। পাঁচ নম্বরে, মান আবগাদা শাইয়ান মিম্মা জা বিহির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল যেই দিন নিয়ে আসছেন, এই দিনের প্রতি, দিনের কোন জিনিসের প্রতি, ছোট্ট একটা জিনিসের প্রতিও যদি অপছন্দ হয়, ঘৃণা সৃষ্টি হয়, দেখতে ভালো লাগে না, মানে খারাপ মনে করে, বাস ইমান শেষ। দেখবেন সমাজে অনেক ভাই আছে দাড়িওয়ালা লোক পছন্দ করে না, দাড়িওয়ালা দেখলে ভ্রু কুস্কায়, দাড়িওয়ালা লোক দেখলে সব দেখতে পারি, দাড়িওয়ালা লোক দেখতে পারি না, এরকমও আছে। দাড়ি টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা লোক দেখতে পারি না, দেখলে আমার মাথা গরম হয়ে যায়, বাস তোমার ইমানও শেষ। যে বলবে যে দাড়ি টুপিওয়ালা লোক দেখলে মাথা গরম হয়ে যায়, মেজাজ খারাপ হয়ে যায়, তার ইমানও শেষ, কারণ সে দাড়ি টুপি পাঞ্জাবিকে অপছন্দ করছে। গাড়ির মধ্যে উঠলে যদি আপনি শার্ট প্যান্ট পরে যদি গাড়ির মধ্যে উঠেন, দেখবেন গাড়ির হেল্পার বলবো যে ভাই ভাড়া দেন, আর যদি পাঞ্জাবি পায়জামা দাড়ি নিয়ে উঠেন, বয়স হয়েছে 15 বছর 16 বছর, কয় চাচা ভাড়া দেন, কি বলে না? আমি সবসময় লক্ষ্য করি যে আমার বয়স তখন 15 বছর 14 বছর, গাড়িতে উঠি ওই বেটা আমার পাশাপাশি আরেকজনের বয়স 22 বছর 23 বছর 25 বছর 30 বছর 40 বছর, হেরেও বলতেছে ভাই ভাড়াটা দেন, আর আমার বয়স 15 বছর, আমি ছোট্ট মানুষ, আমাকেও কয় চাচা ভাড়া দেন। কারণ কি? ওই যে দাড়ি টুপি পাঞ্জাবির প্রতি অবজ্ঞা, যে এটা পড়লে হে চাচা, আর শার্ট প্যান্ট পড়লে ভাই, মানে কালচারটা এমন ভাবে ঘরে উঠছে যে দাড়ি টুপি ওলাদের প্রতি অবজ্ঞা। এরকম দিনের যে কোনো বিষয়, কিছু মানুষ আছে বোরকা পছন্দ করে না, কম মনের পর্দা আসল পর্দা, বাইরের এটা বোরকার দরকার নাই, বাস ইমান শেষ। কারণ বোরকা ইসলামের কালচার, ফরজ আবাদত, এটা আপনি অপছন্দ করবেন শেষ। আমার মা বোনদেরকে অনুরোধ করব যে চারটা আমল মা বোনদের জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চারটা কাজ করবা, জান্নাতের সব দরজা তোমার জন্য খোলা। সুবহানাল্লাহ। মান সাল্লাত খামসা, দৈনিক 5 বার 5 ওয়াক্ত সালাত আদায় করবা, ওয়া সামাত শাহরাহ রমাদান, মাসে সিয়াম পালন করবা, তার সাথে সাথে ওয়া আতা আবালাহা, স্বামীর আনুগত্য করবা, ওয়া আতা জাবাত পারজাহা, পর্দার বিধান, হেজাবের বিধিবিধান ভালো করে মেনে চলবা, তাহলে জান্নাতের সবগুলো দরজা আল্লাহ তোমার জন্য খুলে দিবে। তাহলে হেজাব অপছন্দ করেন আপনি, বাস ইমান নাই। ইসলামের ছোট্ট একটা জিনিসও যদি আপনি অপছন্দ করেন, ইমান নাই। আল্লাহ পাক কোরআনে কারিমে স্পষ্ট করে বলছেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ ফাআহাবাতা আমালাহুম, তুমি এটা অপছন্দ করছো এজন্য তোমার সব আমল বরবাদ। কয় নম্বর গেছে? ছয় নম্বর হলো মান ইস্তাহজা বিশাইয়্যিন মিন দীনির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনীত দীনের কোন একটা জিনিসের প্রতি ঠাট্টা বিদ্রুপ করলে, ঠাট্টা বিদ্রুপ যদি করেন ঈমান থাকবে না। আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তাতাজিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম। আজকে দেখেন অনেক যুবক ভাইদেরকে দেখি, ও যুব সমাজ দেখা যায় দাড়ি বিভিন্ন কাটিং, বিভিন্ন স্টাইলের দাড়ি, এখান দিয়ে একটু রাখে, এখান দিয়ে একটু কাটে, এখান দিয়ে একটু রাখে, এখান দিয়ে একটু কাটে, কয়দিন এই স্টাইল কয়দিন ওই স্টাইল, দাড়ি রাখো না এটা একটা ভালো কবিরা গুনাহ করতেছ তুমি, কিন্তু দাড়ি নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবা তোমার ঈমানই চলে যাবে। এরকম দাঁড়িকে আজকে এরকম, কালকে এরকম, পরশু এরকম, এখান দিয়ে ডিজাইন, এখান দিয়ে ডিজাইন, দাঁড়ি রাখতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণে, সাহাবাই কেরামের অনুকরণে। ঠাট্টা বিদ্রুপ করবা দাঁড়ি নিয়ে, ইমান শেষ। ইসলামের দ্বীনের যে কোনো একটা বিষয় নিয়ে আপনি যদি ঠাট্টা করেন একটু, বাস ইমান চলে যাবে, ইমান ভেঙে যাবে। এটা কয় নম্বর কারণ? সাত নম্বর কারণ হলো সেহের জাদু করা, জাদু করলে ইমান চলে যায়। আমাদের দেশে জাদু আছে নাকি? জাদুর থেকে আমাদের মানে কুসংস্কার বেশি। দেখবেন যে কোনো মানুষের যদি একটু অসুখ হয়, একটু অসুস্থ, কয়েকবার ডাক্তারের কাছে গেছে, অসুখ ভালো হয় না, মনে মনে বলে আমারে তো জাদু করে দিছে, আমাকে জাদু করে দিছে, সর্বনাশ, বান মারি দিছে। আমাদের দেশে বলে বান মারি দিছে, আপনাদের দেশে কি বলে? বান মারি দিছে, বাস। এটা হলো মনের মনের ধারণা, সবাই ধারণা করে বসে থাকে বান মারে, কিন্তু কে মারছে ওই লোকা খুঁজে পাওয়া যায় না। দেখবে যে আপনাদের সবাই যদি জিজ্ঞাসা করি, ভাই আপনারে বান মারছে, কোথায় বান মারছে, তো সবাই এখানে মারে, কিন্তু বানটা মার লোকে ওই রকম লোক সমাজে পাওয়া যায় না। এই জাদু করলে ইমান চলে যায়, তবে জাদু করে নাই মানে শুধু ধারণার ভিত্তিতে আমাদের সমাজে কিছু লোক আবার ব্যবসা জমায়। আপনি যাইবেন যে ভাই আমার তো অসুখ বিসুখ ভালো হইতেছে না, কি হয়েছে দেখেন তো, তো বলে যে ও তোমার তো দুইটা বান মারছে, ওই যে তোমাদের কবরস্থানের পাশে দেখবে গাছ একটা মরে গেছে, তোমাদের ঘরের ওখান দিয়ে একটা কাঁঠাল গাছ মরে গেছে, ওখান দিয়ে একটা খেজুর গাছ মরে গেছে, এরকম গাছ তো সবসময় মরেই, বাস তার কারামতি, সে বলে দিছে বাস এক আসলে তো আমার গাছ একটা তো মরে গেছে, বাস গাছ এটার মধ্যে বান মারছে। আর তাবিজ সব থাকে কোন জায়গায়? সুলার মধ্যে, পুকুরের ঘাটে, তারপরে বিছানার নিচে, খাটের নিচে, এগুলো কমন জিনিস। বিশাল রমরমা ব্যবসা বাংলাদেশে, জাদুর কথা বলে বিশাল ব্যবসা চলতেছে। আর এগুলো মনের রোগ, আপনার মনের মধ্যে ঢুকছে যে জাদু করছে, বাস এবার তো আপনি যখন দেখবেন যে এগুলো তুলে ফেলছে, আপনার মন থেকে যে সব তো তুলে ফেলে শেষ, আপনি সুস্থ। তবে যদি অরিজিনালি কেউ জাদু করে তাহলে তার ইমান ভেঙে যাবে। কয় নম্বর গেল? সাত নম্বর। আট নম্বরে ইমান ভঙ্গের কারণ হলো মুজাহারাতুল মুশরিকিন ওয়া মুআবানাতুহুম আলাল মুসলিমিন। মুসলিম আর মুশরিকের মধ্যে যখন বিরোধ দেখা দিবে, তখন যদি আমি মুশরিকের পক্ষ অবলম্বন করি, মুসলমানের বিপক্ষে মুশরিককে সহযোগিতা করি, আমার ইমান ভেঙে যাবে। আজকে ফিলিস্তিন আর ইসরায়েলে মুসলিম আর ইহুদির মধ্যে বিরোধ, আমি যদি মুসলমানের পক্ষ না নিয়ে ওই ইহুদির পক্ষ নিই, তাহলে আমার ইমান থাকবে কি থাকবে না? থাকবে না। মসজিদে আকসা সম্মানিত পবিত্র তিন মসজিদের এক মসজিদ, ওই মসজিদের পবিত্রতা, ওই মসজিদের স্বাতন্ত্রতা, এটা রক্ষা করা সমস্ত মুসলিম উম্মার উপরে ফরজ। আজকে ইহুদিরা আমাদের থেকে সেই প্রথম কেবলা মসজিদে আকসা নিয়ে যাওয়ার পায়তারা করতেছে। নিয়ে যাওয়ার কারণ কি? আমাদের ইমান দুর্বল হয়ে গেছে। দুর্বল কি? নাই ইমান, ইমানে নাই। আমাদের বিজয়ের ঝান্ডা, আমাদের পতাকা সারা পৃথিবীতে উঠবে যদি আমাদের ইমান ঠিক থাকে। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। মনমরা হইও না, নিরাশ হইও না, চিন্তা করিও না, জমিনে তোমরাই বিজয়ী, তোমরাই নেতৃত্ব দিবা, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, ইমান ঠিক থাকে। তো ইমানে তো নাই, নেতৃত্ব দিবেন কি দিয়ে? নেতৃত্ব দেওয়ার যে অস্ত্র, সবচেয়ে বড় অস্ত্র হলো কোরআন। কোরআনকে আল্লাহ নাম দিছেন কোরআনে কারিম, কোরআনে মাজিদ, কোরআনে হাকিম, কোরআনে মনে কিতাব, যেই কিতাবের মধ্যে কারামতওয়ালা কোরআন, কোরআনের সিফাত হলো কারিম। কারিম মানে কারামতওয়ালা, সম্মানওয়ালা। মুসলমান যতদিন কোরআনকে শক্ত করে ধরবে ততদিন সারা পৃথিবীতে মুসলমান সম্মানিত থাকবে। কোরআন ছেড়ে দিবে সারা পৃথিবীতে মুসলমান শুধু মার খাবে আর মার খাবে। কোরআনের নাম হলো মাজিদ, মাজিদ মানে নেতৃত্ব দেওয়ার কোরআন। কোরআন মুসলমানের হাতে থাকবে সারা বিশ্বের নেতৃত্ব দিবে। কোরআন ছেড়ে দিবে মুসলমানের নেতৃত্ব চলে যাবে। কোরআনের উপাধি হলো হাকিম। কোরআন হলো বিজ্ঞান প্রযুক্তির সেরা কিতাব, বিজ্ঞান প্রযুক্তিতে ভরপুর। মুসলমান কোরআন ছেড়ে দিবে বিজ্ঞান প্রযুক্তিতে পিছিয়ে পড়বে। আজকে কোরআন ছেড়ে দিছে এই জন্য পৃথিবীতে মার খাওয়া জাতি একটা, সেটার নাম হলো মুসলমান। এই জন্য আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলছিলেন, ওহে জমানা মে মুআসসাজ থে মুসলমান হো কর আর তুম খার হুয়ে তারকে কোরআন হো কর। আজকে সারা দুনিয়াতে লাঞ্ছিত অপমানিত, তারকে কোরআন, কোরআন ছেড়ে দিছ। কোরআন ছেড়ে দেওয়ার কারণে তোমাদের লাঞ্ছনার মূল কারণ। তাহলে মুশরিক আর মুসলমানের বিরোধ হলে মুসলমানের পক্ষে থাকতে হবে, মুশরিকের পক্ষে যাওয়া যাবে না। মুশরিকের পক্ষে গেলে তার ইমান শেষ। তবে যদি কোনো জায়গায় জায়গা জমিল বিরোধ, গ্রামে দেখা যায় হিন্দু মুসলমান জায়গা জমিল বিরোধ হয়, মুসলমানটা অন্যায় করতেছে, হিন্দুটা ন্যায়ের মধ্যে আছে, সেখানে কার পক্ষে থাকবেন? ন্যায়ের পক্ষে থাকবেন। সেখানে হিন্দুর পক্ষেও না, মুসলমানের পক্ষেও না, আমি ন্যায়ের পক্ষে। সেই ন্যায় যদি হিন্দুর পক্ষে যায় তো আমি সেখানে ন্যায়ের পক্ষে আছি। নবী সাল্লাল্লাহু আলাইহি অসংখ্য বিচার দেখবেন ইহুদির পক্ষে গেছে, মুশরিকের পক্ষে গেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ইহুদির পক্ষে ছিলেন, ন্যায়ের পক্ষে ছিলেন, ইনসাফপূর্ণ বিচার করছেন। সেটা কার পক্ষে গেছে বিপক্ষে গেছে বিষয় না, সেখানে আবার বলা যাবে না না অন্যায় করলেও এটা আমার মুসলমান ভাই তার পক্ষে থাকতে হইব, এরকমও দেখা যায় সমাজে, এরকম করা যাবে না। তাহলে কয় নম্বর গেছে? আট নম্বর। নয় নম্বর হলো মানে তাকা দান না বা দান নাস ইয়াখরুজু মিন শরীয়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কেউ বিশ্বাস করে কিছু মানুষ শরীয়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওতা মুক্ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের বাইরে, বাস ঈমান শেষ। কিছু লোক আছে দেখবেন নামাজ পড়ে না, জিজ্ঞাসা করলাম ভাই নামাজ পড়েন না কেন, বলে যে ভাই আপনি তো এখন আছেন শরীয়তের মধ্যে, আমি তরিকত হাকিকত মারফত সব পার করি, এখন আমি হাকিকতে চলে আসছি, হাকিকতে চলে আসলে আর নামাজ লাগে না। কি সুবহানাল্লাহ, না নাউজুবিল্লাহ, হাকিকতে চলে আসছে এই জন্য আর নামাজ লাগে না। আমি বললাম ভাই ঠিক আছে হাকিকতে গেছেন এই জন্য আর নামাজের দরকার নাই। আল্লাহ পাক বলছেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত ইবাদত করতে হবে। আরেকটা জিনিস ভালো করে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত নামাজ পড়ছেন, নামাজ ছাড়েন নাই। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাকিকত পর্যন্ত পৌঁছতে পারেন নাই। যে জায়গায় রাসূল পৌঁছতে পারেন নাই, আপনাকে কে বলল সেই জায়গায় পৌঁছার জন্য? আমার রাসূল যে জায়গায় পৌঁছতে পারেন নাই, আপনি সেই জায়গায় পৌঁছছেন কেন? সেই জায়গায় পৌঁছে আপনি ইবলিস হয়ে গেছেন। রাসূল যে পর্যন্ত পৌঁছছেন আপনি তো এর নিচে থাকবেন, আপনি এমন জায়গায় পৌঁছে গেছেন যেখানে রাসূলও পৌঁছতে পারে নাই, তাহলে সেখানে যে আপনি কি হয়েছেন? ইবলিস হয়ে গেছেন, এজন্য আপনি নামাজ ছেড়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন্তেকালের পূর্ব মুহূর্ত দুইজনের কাঁধে বর করে করিও জামাতে হাজির হয়েছেন, সলাৎ ছাড়েন নাই, নামাজ ছাড়েন নাই, আর আপনি বলে হাকিকতে পৌঁছে গেছেন এখন আর নামাজ লাগবে না। এরকম কিছু মানুষ আচ্ছা চুলের জট বানায়, হাতের জট বানায়, নখ কতগুলো লম্বা লম্বা, সুন্নতের আত্মে বানায়, সুন্নতের কোনো আমল নাই, দুনিয়ার দুর্গন্ধ বের হচ্ছে, কাপড় সুপট খুলে ফেলতেছে, আল্লাহর বান্দারা তার পিছে পিছে ঘুরে কয় অনেক কিছু আছে। হে কয় আমার ভিতরে কি আছে তো সব তোমরাই দেখতেছ, তাও মানুষ কয় না আরো কিছু আছে, আরো আছে ভিতরে, আরো আছে, মানুষ আরো আছে, খালি কি যে আছে মানে কয় অনেক কার কাছে কি আছে কেউ বলতে পারে না। মানুষ বলে কে কার ভিতরে কি আছে কেউ বলতে পারে না, এর ভিতরে অনেক কিছু আছে থাকতে পারে, কারণ কাপড় খুলে ফেলছে এই জন্য থাকতে পারে। তাহলে কাপড় খোলা আল্লাহর ওলি হওয়ার বড় নিদর্শন নাকি? আল্লাহর ওলি হওয়ার বড় নিদর্শন বড় কারামত সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি এক একটা সুন্নত এক একটা কারামত। ইমাম শাফি রহমতুল্লাহ সুন্দর করে বলছেন যে তোমরা যদি দেখো কোনো মানুষ ইয়াতীর ফিস সামা, আকাশে উঠতেছে, কোন মানুষ পানির উপরে হাঁটতেছে, খবরদার লা তুসাদ্দিকুহু, এই লোকেরা আল্লাহর ওলি মনে করিও না। তার ভিতরে কয়টা সুন্নত আছে সেটা দেখবা, যতটা সুন্নত আছে ততটা কারামত আছে। সুবহানাল্লাহ, কারামত হলো সুন্নত, যত বেশি সুন্নত আছে মনে করবা তত কারামতওয়ালা আল্লাহর ওলি। সুন্নত নাই শেরেক করে, এটা আল্লাহর ওলি না, এটা ইবলিস। এজন্য কোন মানুষ যদি মোহাম্মদ ইসলামের শরীয়তের আওতা মুক্ত মনে করে তার ইমান নাই। এটা কয় নম্বর? নয় নম্বর। দশ নম্বরটা বলে আমাদের আলোচনা আসে, দশ নম্বরটা হলো আল ইরাজ ওয়ান দীনিল্লাহ লা ইয়াতাআল্লামুহু ওয়া লা ইউআল্লিমুহু। কবরের প্রশ্ন হলো তিনটা, মার রাব্বুকা, এজন্য রবের সাথে সম্পৃক্ত কিছু জিনিস আছে যেগুলো ইমান চলে যায়। দুই নম্বর প্রশ্ন, মামা দিনুকা, দিনের সাথে সম্পৃক্ত কিছু জিনিস আছে যেগুলোর কারণে ইমান চলে যায়। আরেকটা, ওয়ামান নাবিয়ুকা, নবী সাল্লাল্লাহু আলাইহির সাথে সম্পৃক্ত কিছু জিনিস আছে যেগুলোর কারণে ইমান ভেঙ্গে যায়। দশ নম্বর যে কারণটা, এটা হলো আল ইরাজ ওয়ান দীনিল্লাহ, আল্লাহর দিন থেকে বিমুখ হয়ে থাকা। লা ইয়াতাআল্লামুহু ওয়া লা ইউআল্লিমুহু, দিন শিখেও না শিখায়ও না, দিনের সাথে কোনো যোগাযোগে নাই, দিনের সাথে কোনো যোগাযোগে নাই, এমনি সেই মুসলমান। এরকম যোগাযোগ বিহীন থাকলে তো ইমান অটোমেটিক চলে যায়। কয় বেটা তোর বাড়িতে আসছি, একটু খবর অনেস না আমি আসি কি নাই, মেহমান গেছে বাড়িতে, আপনি যে প্রথমবার সালাম দিয়ে গেছেন আর আসেন না, মেহমান সকালেও বসে দিছে, দুপুরেও বসে দিছে, বিকাল পর্যন্ত বসে দিছে, কোনো খবর নাই, আপনি আসেন না, তো মেহমান কি রাত্রেও বসে থাকবো, মেহমান চলে যাবে না? আর এখনকার যুবকদের জন্য বোঝা আরো সহজ, আপনি একটা জিমেইলে ইমেইলে একটা অ্যাকাউন্ট খুললেন, আপনার একটা অ্যাকাউন্ট খুলছেন, খুলে ছয় মাস কোনো খবর এলেন না, ক্লিকও করলেন না, এটা খুললেন না, ওপেনে করেন না, ছয় মাস পরে দেখবেন যে এটা নাই। কারণ কি? এটা অটোমেটিক ডিলেট হয়ে যায়, এটা আর থাকে না। ইমানও এরকম জিনিস, ইমান আপনার ভিতরে আসার পরে ইমানের পরিচর্যা যদি না করেন, ইমানের খোঁজ খবর না লন সকাল বিকাল প্রতিনিয়ত, ইমানের খাবার না দেন, ইমানের সুস্থতার অসুস্থতার দিকে খেয়াল না রাখেন, তো ইমান আপনারে ছাড়ি আপনারে তালাক দিয়ে চলে যায়। আপনি বিয়ে করছেন, বললেন যে ওয়াকাবিল তো জামিয়া আহকামিহি ওয়ারকানিহি, ইমান আনার সময় বলছেন না, ইমানের আহকামও মানছেন আরকানও মানছেন। বিয়ের সময় জিজ্ঞেস করলো, এই শোনো অমুকের মেয়ে অমুক, নাম এই, বাবার নাম এই, মোহরানা এত, সাক্ষী অমুক অমুক, তোমার কাছে বিয়ে দিতে চাই, তুমি কবুল করছো কিনা? আপনি কি বললেন? আলহামদুলিল্লাহ, বলার আগেই তো আলহামদুলিল্লাহ কবুল, কবুল করে ফেলছেন, বাস ভালো কথা, বিয়ে হয়ে গেছে। বিয়ে হওয়ার পরে আপনি আর কোনোদিন কারে বিয়ে করছেন সেটাও দেখেন নাই, তার কোনো খোঁজ খবর নেন নাই, খালি কবুল কই বাড়ির চলে আসছেন। কবুলের পরে যে আরো কাজ আছে না, কবুলের পরে আপনি যারে কবুল করলেন তারে আনতে হবে না, আনলেনও না, বরণ পোষণ দিলেন না, যোগাযোগও নাই, খবরও নাই, তাহলে কি বিয়েটা সারা জীবন থাকবো? ঠিক ইমানও এরকম জিনিস, ইমান আনার পরে যদি ইমানের সাথে আপনার যোগাযোগ না থাকে তাহলে ইমানও এরকম চলে যায়। তাহলে আমার সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, রাত অনেক হয়ে গেছে, আমরা আলোচনা সংক্ষিপ্ত একটা ক্লাস নিছি, যেখানে আমরা এটাই বুঝাতে চাইছি ভাই, আমরা সবাই ইমান নিয়ে কবরে যেতে চাই। কি ইমান নিয়ে কবরে যেতে কে কে চান? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দিও, আমিন। সবাই কবরে যেতে চাই ইমান নিয়ে, কিন্তু ইমানটাকে পরিচর্যা করা, ইমানের খোঁজ খবর নেওয়া, এদিকে খবর নাই। অসংখ্য মানুষ যে দশটা কারণ বলছি আমরা সংক্ষেপে, দেখবেন যে এই দশটা কারণ দিয়ে দিয়ে দেখেন, কারো এক নম্বর দ্বারা ইমান চলে গেছে, কারো দুই নম্বর দ্বারা ইমান চলে গেছে, কারো তিন নম্বর দ্বারা চলে গেছে, কারো চার নম্বর দ্বারা চলে গেছে, কারো পাঁচ নম্বর দ্বারা চলে গেছে, কারো দশ নম্বর ধারা অনুযায়ী তার ইমান নাই। কিন্তু এমনি সবাই মুসলমান, সবাই মুসলমান। আজকে সারা দুনিয়া কেন আমরা এত অধপতন, কেন মার খাচ্ছি, কেন লাঞ্ছিত, কেন অপমানিত, এটার গবেষণা এখানেই পাইবেন। ইমানের সমস্যা, ইমানওয়ালা যতদিন ছিলেন জমিনে ততদিন সারা পৃথিবী ইমানওয়ালাদের আওয়াজে, আল্লাহ আকবরের আওয়াজে জমিন থরথর করে কাঁপছে। যখন ইমান শেষ, বাস এখন আর ঘোড়া নাই, হাতি নাই, এখন আর কম্পন নাই, এখন ঘোড়া বিড়াল হয়ে গেছে, বসে গেছে, ইমান আর নাই। ইমান এত দুর্বল হয়েছে ফজরের নামাজের জন্য তুলতেই পারে না, ইমান অসুস্থ হইতে হইতে প্যারালাইজড হইতে হইতে শুয়ে গেছে, এখন শুধু বিছনা থেকে একটু টানি তুলবো এটাও পারে না। যে ইমান আমাকে আপনাকে ফজরের সময় বিছনা থেকে টানি নামাজের জন্য তুলতে পারে না, সেই ইমান কোনোদিন জান্নাত পর্যন্ত টানে নিতে পারবে না। জান্নাত কি আপনার বাড়ির কাছে? বাড়ির কাছে মসজিদে নিতে পারে না, আর হাজার হাজার মাইল দূরে আল্লাহর জান্নাতে নেবে কিভাবে আপনাকে ওই ইমান? এই জন্য আপনার ইমান আছে না নাই আপনি তো ঘরে বসে পরীক্ষা করে ফেলতে পারেন। ডায়াবেটিস আছে না নাই, খালি একটা এক ফোঁটা রক্ত দিবেন, সাথে সাথে বলে দিবে না সুগার কত, আপনার ইমান আছে কি নাই আপনি তো ঘরে বসে পরীক্ষা করতে পারেন। ফজরের জামাতে আর এশার জামাতে আপনি হাজির হইতে পারেন কিনা, যদি পারেন মনে করবেন আলহামদুলিল্লাহ এখনো ইমান কিছু আছে, যদি না পারেন বুঝবেন যে মুনাফেক হয়ে গেছে। আসকালু সালাত আলাল মুনাফিকিন, সালাতুল এশা ওয়া সালাতুল ফজর, আল্লাহ রাসূল তো মেশিন দিয়ে গেছেন যে ফজরে আর এশায় যদি না যাইতে পারো তো তুমি মুনাফেক। আজকে ফজরের জামাতে দেখবেন এশায় যা মুসল্লি হয়, ফজরে মুসল্লি নেই। ফজরের নামাজে শুধু কোন কোন মসজিদে ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব, তিন নম্বর মুসল্লি নাই। ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব বলে চাকরি যদি না হইতো তো আমাদেরকেও মসজিদে খুঁজে পাওয়া যেত না, আমরা তো আসতেই হয় বাধ্য হয়, এই জন্য খুঁজে পাওয়া যায়। চাকরি নাহলে ফজরে আমরাও আসতাম না, আমাদেরকেও পাওয়া যেত না, এই এরকম অবস্থা না? তাহলে ওই যে সমাজে এই অবস্থা, এবার সেই সমাজের ইমানের কি অবস্থা দেখেন। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সবাইকে তাওহীদ ভিত্তিক ইমান নসিব করুন, আল্লাহ পাক আমাদেরকে শিরক মুক্ত ইমান নসিব করুন, আল্লাহ আমাদের এই সমাজ থেকে শিরককে দূর করে দিন, আল্লাহ পাক শিরক মুক্ত একটা তাওহীদি সমাজ আল্লাহ আমাদেরকে দান করুন, বেদাত মুক্ত একটা সুন্নতি সমাজ আল্লাহ আমাদেরকে দান করুন, সুন্নতের উপরে ইস্তিকামত থাকার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সমস্ত বেদাত থেকে দূরে থাকার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।